بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والطور وكتاب مسطور في رق منشور والبيت المعمور والسقف المرفوع والبحر المسجور إن عذاب ربك لواقع ما له من دافع يوم تمور السماء مورا وتسير الجبال سيرا আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক কোরআন কারীম নাযিল করেছেন এবং তার মাধ্যমে অসংখ্য মানুষকে হিদায়াত দান করেছেন, আল্লাহ পাক তাদের মধ্যে যেন আমাদেরকে সামিল করেন। সালাত এবং সালাম নাযিল করেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি, যার প্রতি এই কোরআন কারীম নাযিল হয়েছে এবং যার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির মধ্যে যাদেরকে আল্লাহ ভালোবেসেছেন তাদেরকে হিদায়াতের তৌফিক দান করেছেন। আল্লাহ পাক যেন আমাদেরকে সঠিক পথের পথিক করেন এবং সেরাতে মুস্তাকিমের উপর অটল রাখেন এবং তার উপর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মত দান করেন। সূরা তুরের তাফসীর করব। সূরা তুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কী জীবনে নাজিল হয়েছে, অর্থাৎ হিজরতের পূর্বে নাজিল হয়েছে এই সূরা। এই সূরায় আকীদার বিষয় বিশেষ করে উল্লেখ করা হয়েছে, কারণ মক্কী জীবনে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকীদা বিশ্বাসের বিষয়, মৌলিক বিষয়গুলি, তাওহীদের বিষয়, আখেরাতের বিষয়, ঈমানের বিষয়, এই বিষয়গুলিকে পেশ করেছেন মানব জাতির কাছে। কারণ তখন সামনে যাদেরকে সম্বোধন করা হয়েছিল তারা অধিকাংশই কাফের ছিল। বাকি মদিনার জীবনে যেহেতু যাদেরকে সম্বোধন করা হয়েছে তাদের অনেকে মুসলিম ছিল, সেই জন্য তাতে বিধিবিধান, মাসলা মাসাইল সম্বলিত আয়াত বা সূরাগুলি নাযিল হয়েছে আল্লাহর পক্ষ থেকে। এই সূরায় আল্লাহ পাক রব্বুল আলামিন কয়েকটি বস্তুর কসম করেছেন, আর কসম করার পরে আল্লাহ পাকের যে আজাব, কিয়ামত রয়েছে, আর কিয়ামতের যে লক্ষণ, কিয়ামতের পূর্ব মুহূর্তে যে অবস্থা হবে আসমান জমিনের, পাহাড় পর্বতের, এসব কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন। তারপরে কাফেরদের অবস্থা এবং কাফেরদের শাস্তির কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন। তারপরে জান্নাতীদের কথা এবং জান্নাতীদের জন্য আল্লাহ পাক যে নিয়ামত রেখেছেন তার কথা সংক্ষেপে উল্লেখ করেছেন। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে যে বিভিন্ন খারাপ কথা কটাক্ষ করত কাফেররা, কখনো গণক বলতো, কখনো কবি বলতো, কখনো পাগল বলতো, এসব কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন এবং আল্লাহ পাক চ্যালেঞ্জ করেছেন যে যদি এই নবী সত্যবাদী না হন তাহলে তার মতো বাণী পেশ করো, কোরআনের মতো বাণী তোমরা রচনা করে নিয়ে আসো যদি মনে করে যেটা মানব রচিত, মোহাম্মদ রচিত তাহলে। আর তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কাফেরদের ষড়যন্ত্রের কথা এবং আল্লাহ পাক ষড়যন্ত্র তাদের যে ধ্বংস করেন, তাদের কামিয়াব করবেন না, এসব কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন। আর তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির জন্য আখিরাতের যে আজাব রয়েছে, বড় শাস্তি, মহাশাস্তি, তার আগে দুনিয়ারও আজাব রয়েছে, সেসব কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন। আর শেষখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধৈর্যের জন্য আদেশ প্রদান করেছেন। যে কোনো কাজের ক্ষেত্রে ধৈর্য ধারণ করা অত্যন্ত জরুরি। যে কোনো মানুষ বড় মানুষ হয়েছে, যে কোনো মানুষ কিছু করেছে দিন দুনিয়ার ক্ষেত্রে, সে অবশ্যই ধৈর্য ধারণ করেছে। ধৈর্য ছাড়া, অটলতা ছাড়া, অবিচল হয়ে আপন পথে নিজের লক্ষ্য উদ্দেশ্যের দিকে আপন গতিতে চলা, কে কি বলছে দেখা দেখি না, একটাই দিক থেকে একটা ঢিলা ফেলল, কিছু বলল, চট করে থেমে না না না যাওয়া যাবে না, তাহলে কখনো কিছু করতে পারবেন না। আপনি যখন হক পথ, সত্য পথকে জেনে গেছেন, বুঝতে পেরেছেন ভালো করে, আপনার ইয়াকিন হয়ে গেছে যে এটি হচ্ছে সিরাতে মুস্তাকিম, সহজ সরল পথ, আল্লাহ পাকের দিন, তাহলে সেই পথে অবিচল থাকতে হবে, অটল থাকতে হবে, দৃঢ় প্রতিজ্ঞ হইতে হবে। আর ডান বাম থেকে কে কি বলছে না বলছে সেসব কথার প্রতি ভ্রুক্ষেপ করলে হবে না। আল্লাহ পাক ধৈর্য ধারণ করতে বলেছেন এবং সকাল সন্ধ্যা তাসবিহ পাঠ করতে বলেছেন, আল্লাহ পাকের উদ্দেশ্যে তাহাজ্জুদ কায়েম করতে বলেছেন, আল্লাহ পাক রব্বুল নামাজের পাবন্দি করতে বলেছেন। এই দিয়ে আল্লাহ পাক রব্বুল সূরা তুর কে শেষ করেছেন। তো আসি আবার সূরা তুরের আয়াতগুলি তরজমা এবং তার সাথে সংক্ষিপ্ত তাফসীরের দিকে মোটামুটি খোলাসা বা সারমর্ম বললাম আল্লাহ পাক রব্বুল আলামিন যা সূরা তুরে বলেছেন। তার সূরাত তুর, এই সূরার নাম তুর এই জন্যই হয়েছে যে এই সূরার প্রথম আয়াতে আল্লাহ পাক তুর পর্বতের শপথ করেছেন, আল্লাহ পাক ইরশাদ করেছেন তুর, আমি আল্লাহ শপথ করছি কিসের, তুর পর্বতের। এই তুর পাহাড় কোন পাহাড়, যেই পাহাড়ের উপর মূসা আলাইহিস সালামের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন কথা বলেছিলেন। জি, এই তুর পাহাড়কে কোরআনের ভাষায় তুরে সাইনাও বলা হয়েছে, সাইনা বা সিনা উপত্যকার তুর পর্বত। আল্লাহ ফকরুল আলমিন নবী মুসা আলাইহিস সালামের সাথে কথা বলেছেন। ও কিতাবে মস্তুর, এবং আমি শপথ করি এমন এক কিতাবের যা লিখিত, মস্তুর মানে মকতুব, কিতাব যা লিখা হয় তাই কিতাব। আর মস্তুর সাতর থেকে, সাতর কে লাইন, আজকাল সাতর লাইনকে বলা হয়, লাইনকে যে লাইনটা না থাকে খাতায় বা কাগজে, একে সাতর বলা হয়। আর সাতর এস্তর মানে লিখাও হয়, কাতাবে এস্তর, মস্তুর মানে মকতুব। এমন এক কিতাবের শপথ আমি করছি যে কিতাব লিখিত, কিসে লিখিত? ফি রাক্কিন মানসুর, রাক্কিন মানে পাতা, পৃষ্ঠা, যেমন ওয়ারাক মানে পাতা হয়, আর মানসুর মানে হচ্ছে উন্মুক্ত, খোলা, না সারা আনসর মানে খোলা। এই জন্য বিচার দিবসকে হাসর নাসর বলা হয়, আমাদের ভাষায় বলি না, কিয়ামতের দিন কি হবে, হাসর নাসর। হাসর মানে সমবেত করা, আর নাসর মানে বিক্ষিপ্ত করে দেওয়া, খুলে দেওয়া মানুষের জন্য। এই মাঠকে খুলে দেওয়া হয়, সব লোক সেখানে বিক্ষিপ্ত হয়ে চারিদিক থেকে হাজির হচ্ছে, হাসর নাসর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে এমন এক লিখিত কিতাবের শপথ করি যা লিখা রয়েছে কিসে, ফি রাক্কিন মানসুর, খোলা বা উন্মুক্ত পৃষ্ঠায় পাতায়। এই কিতাব বা এই লিখনি কি, এ সম্পর্কে একটি মত হচ্ছে কোরআনে করিম, কোরআনে করিম লিখা রয়েছে উন্মুক্ত পাতায়, সবার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করে দিয়েছেন কোরআনে করিম, মানব জাতির জন্য আল্লাহ পাক নাযিল করেছেন, মুসলিম অমুসলিম বিশ্বাসী অবিশ্বাসী সবার হিদায়াতের জন্য আল্লাহ পাক কোরআনকে উন্মুক্ত করে দিয়েছেন। এই কোরআনে কারীম এর ব্যাখ্যা, এই কিতাবে মাসতুর লিখিত কিতাবের একটি তাফসীর কে বলছেন লওহে মাহফুজ, লওহে মাহফুজ কেও তাফসীর করেছেন। আরেকটি তাফসীর হচ্ছে, এগুলো হচ্ছে বিভিন্ন তাফসীরকার যারা মুফাসসিরিন তাদের বক্তব্য, সেটা হচ্ছে আমলনামা, কর্মলিপি। প্রত্যেক মানুষের আমল নামা আছে, ভালো কাজের রিপোর্ট লিখা হচ্ছে আর মন্দ কাজের রিপোর্ট লিখা হচ্ছে। ফেরেশতারা বসে আছেন ডানে বামে, প্রস্তুত হয়ে আছেন, ক্যামেরা, আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতাদের ক্যামেরা লাগানো আছে, তারা লিখছেন। এই যে আমল নামা আমার আপনার তৈরি হচ্ছে, এই আমল নামা সেই দিন কিয়ামতের দিন ডান হাতে আসবে বিশ্বাসীদের, সৎকর্মশীলদের, মমিনদের, জান্নাতিদের সামনের দিক থেকে, আর বাম হাতে আসবে পেছন দিক থেকে যারা হতভাগা, যারা বিতাড়িত আল্লাহর রহমত থেকে, জাহান্নামী, যারা গুনাহগার, যাদের পাপ বেশি, হ্যাঁ, কাফের এবং পাপিষ্ট মুসলিম যাদের গুনাহ বেশি তাদের হাতে, এবং তারা জাহান্নামী হবে। আর সেই আমলনামা উন্মুক্ত হবে, একেবারে খুলে খোলা পেশ করা হবে। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই আমলনামা পেশ করবেন মানুষের হাতে, তখন মানুষ বলবে মালে হাজাল কিতাব, সূরা কাহফে আল্লাহ পাকের শব্দ বলেছে মালে হাজাল কিতাব, ইবা কোন কিতাব, ইবা কোন লিখনি, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা, ছোট কেউ ছাড়েনি, বড় কেউ ছাড়েনি, ইল্লা আহসাহা, সবকিছু লিপিবদ্ধ করে রেখেছি, ওয়াজাদু মা আমিলু হাজিরা, যা কিছু আমল করেছিল ভালো মন্দ সব উপস্থিত পাবে সেখানে, উপস্থিত পাবে, উন্মুক্ত, খোলা, তাহলে লুকায়িত বিষয় নয়। ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা, আর হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার রব কোন ব্যক্তির উপর কিঞ্চিত পরিমাণও জুলুম করবেন না, জুলুম করবেন না। তো এই আমলনামাও হইতে পারে এর তাফসীর, কিতাবে মাসতুর ফি রাক্কিন মানসুর। ওয়াল বাইতিল মামুর, আল্লাহ পাক তৃতীয় শপথ করেছেন এমন এক ঘরের যে ঘরের নাম হচ্ছে আল বাইতুল মামুর, আল বাইতুল মামুর। বাইতুল মামুর কোথায়? হ্যাঁ, আকাশে, সাত আকাশের উপর, তাই না? বাইতুল মামুর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে গেলেন, মেরাজের হাদিসে বাইতুল মামুর কথা আছে, তখন ইব্রাহিম আলাইহিস সালামকে দেখলেন যে বাইতুল মামুরে হেলান দিয়ে বসে আছে। আর এই বাইতুল মামুর সম্পর্কে বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে এই বাইতুল মামুর আসমানের ফেরেশতাদের জন্য ইবাদত খানা, বিশেষ আল্লাহ পাকের ইবাদত খানা, ইবাদতের ঘর, যেমন বিশেষ ইবাদতের ঘর কাবা, বাইতুল্লাহ, আল্লাহর ঘর মক্কাতুল মুকাররমায়, এখানে মানুষের জন্য জিনদের জন্য ইবাদতের ঘর আল্লাহ পাক তৈরি করেছেন, আর বাইতুল মামুর ফেরেশতাদের ইবাদতবন্দির জন্য সাত আসমানের উপর আল্লাহ পাক তৈরি করেছেন। সেই বাইতুল মামুর আল্লাহ পাকের যে ঘর, সেই ঘর ফেরেশতাদের যে আবাদ, এই বাইতুল্লাহ কে আবাদ করতে আসে এমন এক জাতি যারা গুনাহ করে নেকিও করে, অনেকে গুনার বোঝা নিয়ে সেখানে হাজির হচ্ছে তাই না, কিন্তু বাইতুল মামুর যে আবাদ করতে যারা যায় ইবাদত বন্দেগীর মাধ্যমে তাদের দ্বারা কোনো গুনাহ হয় না। প্রত্যেক দিন 70,000 ফেরেশতা ওই ঘরে প্রবেশ করে ইবাদতের জন্য, আর তারপরে কিয়ামত হয়ে যাবে আর তাদের পালা আসবে না। তাহলে কত সংখ্যা ফেরেশতা রয়েছে, আর যখন থেকে আল্লাহ পাক আসমান জমিন বাইতুল মামুর সৃষ্টি করেছেন তখন থেকে এই সিলসিলা চলে আসছে ধারাবাহিকভাবে। একদল ফেরেশতা 70,000 ঢুকছেন ইবাদত করে বের হচ্ছেন, কিয়ামত পর্যন্ত অপেক্ষায় থাকবেন যে এক এক একবার সবার পালা হয়ে গেলে আবার দ্বিতীয়বার পালা যদি শুরু হয় তো আমরা পাবো, আর কারো পালার সুযোগ আসবে না, পৃথিবী আসমান জমিন সব ধ্বংস হয়ে যাবে। অসংখ্য ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলমিনের রয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলমিন তাহলে এই বাইতুল মামুরের শপথ করেছেন। মামুর কেন বলা হয় এই বাইতকে, আমারা আমুরুক মানে হচ্ছে আবাদ করা, এমন এক ঘর যা আবাদকৃত আল্লাহ পাকের ইবাদত বন্দেগীর মাধ্যমে আবাদকৃত। এই জন্য আসল আবাদ হচ্ছে ইবাদত বন্দেগী দিয়ে আবাদ করা। মসজিদ সম্পর্কে আল্লাহ পাক ইরশাদ করেছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদ আল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, সূরায়ে তাওবায় আল্লাহ পাক ইরশাদ করেছেন আল্লাহ পাকের মসজিদ গুলিকে আবাদ করে কারা, মানে আমানা বিল্লাহ যারা আল্লাহর প্রতি বিশ্বাসী, ওয়াল ইয়াউমিল আখির পরকালে বিশ্বাসী, ওয়া আকামাস সালাত ওয়া আতাজ যাকাত নামাজ কায়েম করে যারা তারা আবাদ করে, আর যাকাত প্রদান করে জানা তারা আবাদ করে, ওয়ালাম ইখশা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না তারা আল্লাহর মসজিদ আবাদ করে। তাহলে শুধু পয়সা আছে সেই জন্য মসজিদ তৈরি করে দিয়ে দিল, বড় বড় মসজিদ তৈরি করে দিল, আর লাখ লাখ টাকা দান করলো, অথচ মসজিদে নামাজ পড়তে চায় না, পরকাল সম্পর্কে সজাগ নয়, সচেতন নয়, পরকাল সম্পর্কে তৎপর নয় যে পরকালের জন্য কিছু সম্বল গ্রহণ করি দি আমল, পয়সা আছে সেজন্য দান খায়রাত করে, তারা মসজিদ আবাদ করে না। মসজিদ শুধু নির্মাণ করে দিলে আর মসজিদে চাঁদা দিলেই মসজিদ আবাদ করা হয় না, বরং মসজিদ আবাদ কারা করে, যারা আল্লাহ প্রতি বিশ্বাসী, পরকালে বিশ্বাসী, একমাত্র আল্লাহকে ভয় করে, নামাজ কায়েম করে, পাঁচ ওয়াক্ত মসজিদে হাজির হয়, তারা মসজিদ আবাদ করে, আল্লাহর ঘর আবাদ করে। তো এমন এক ঘরে শপথ করছি আল্লাহ পাক বলছেন, যেই ঘর আবাদকৃত আল্লাহ পাকের ফেরেশতা দিয়ে, আল মামুন মানে আবাদকৃত, ওয়াসাকফিল মারফু আর সুউচ্চ ছাদের শপথ বা সমুন্নত ছাদের শপথ। ইকুন ছাদ আবার এই ছাদ যে এক হাত দূরে দুই হাত দূরে, হ্যাঁ মসজিদের ছাদ কোন ছাদ আসমান, তাহলে এই এটা হচ্ছে প্রসিদ্ধ তাফসির, কিন্তু আরেকটি তাফসির আছে, ওয়াসাকফিল মারফু, সাকফ মানে হচ্ছে ছাদ আর মারফু রাফা ইয়ারফা মানে যেটা সমুন্নত সুউচ্চ যেটা উপরে উঠানো। তো এমন এক ছাদের শপথ করছি যা সমুন্নত, সেই ছাদ হচ্ছে আসমান। তো আল্লাহ পাক আসমানের শপথ করেছেন এখানে সুউচ্চ ছাদ বলে, অন্য জায়গায় স্পষ্ট আসমানের আল্লাহ পাক প্রশংসা করেছেন, অসামায় জাতিল বুরুজ, হ্যাঁ অসামায় জাতিল বুরুজ আল্লাহ পাক রব্বুল আলমিন শপথ করেছেন। তো আল্লাহ পাক রব্বুল আলমিন সুউচ্চ ছাদে শপথ করেছেন অর্থাৎ আসমানের শপথ করেছেন, আর কোন কোন তাফসীরকার বলছেন যে না এই সুউচ্চ ছাদ হচ্ছে আল্লাহ পাকের আরশ যা আসমানের উপরে, সাত আসমান আর সাত আসমানের উপর যে আল্লাহ পাকের আরশ রয়েছে সেই আরশ সমস্ত আসমানকে ঘিরে আছে, সমস্ত আসমানকে ঘিরে আছে আর সব সমস্ত আসমানের উপরে সবকিছুর উপরে। তাহলে সুউচ্চ ছাদ হচ্ছে আল্লাহ পাকের আরশ যা সাত আসমানের উপরে, এই একটি তাফসীর তাফসীরকারগণ করেছেন। ওয়াল বাহরিল মাসজুর এবং এমন সমুদ্রের শপথ করি যা উত্তোলিত বা উদ্বেলিত, যেই সমুদ্রে আগুন লাগিয়ে দেওয়া হবে। কত সমুদ্র আছে চিন্তা করেন দেখি, এখানে ছোট উপসাগরে দাঁড়ালে মনে হয় পানি আর পানি, পানি আর পানি, যদি মহাসাগর প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগরের পাশে দাঁড়ান, চারিদিকে পানি আর পানি। এই পৃথিবীর যদি নকশা ভালো করে দেখেন, এত মানুষ থাকা সত্ত্বেও, এতগুলি দেশ থাকা সত্ত্বেও শুধু পানি আর পানি যার নজর আছে। আর পানির সংখ্যাই বেশি, স্থল চাইতে জলভাগের সংখ্যাই বেশি বা পরিমাণ বেশি, হ্যাঁ, চার ভাগের তিন ভাগ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এক বিষয়ে শপথ করেছেন, সেটা হচ্ছে সমুদ্র বা বস্তু শপথ করেছেন সমুদ্র, সেই সমুদ্র কি করে দেওয়া হবে, উত্তাল করে দেওয়া হবে, উত্তাল করে দেওয়া, আগুন লাগিয়ে দেওয়া হবে। আর যে জাহান্নাম আল্লাহ তৈরি করে রেখেছে, জাহান্নামে একাকার করে দেওয়া হবে, অর্থাৎ এই সমুদ্রগুলিও জাহান্নামে পরিণত হয়ে যাবে। আর জাহান্নাম এত খালি থেকে যাবে, এত শূন্য থেকে যাবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন এক বিশাল বিশাল দল নিয়েছে মানুষ আর জিনের, জাহান্নামে নিক্ষেপ করতেই থাকবেন তার ফেরেশতাদের মাধ্যমে। আর জিজ্ঞাসা করবেন যে হালিম তালাতে সূরা কাফের তফসির আসছে, কয়েক সপ্তাহ পর ইনশাআল্লাহ সূরা কাফে আমরা পৌঁছিব। হ্যাঁ, আল্লাহ পাক কি জিজ্ঞেস করবেন, ইয়াউমা নাকুলু লিজাহান্নাম হালিম তালাতে, আল্লাহ বলছেন সেই দিনকে স্মরণ করো যেদিন আমি জাহান্নামকে উদ্দেশ্য করে বলবো হালিম তালাতে পেট ভরেছে, ফাতাকুলু, তখন কি বলবে জাহান্নাম, হালমিন মাজিদ, আর বেশি কিছু আছে, আর আছে, খাই খাই খাই খাই মিটবে না, জাহান্নামের পেট ভরবে না, সেই জাহান্নামে পরিণত করে দেওয়া হবে। একটি তাফসীর আল বাহরিল মাসচুর, আর মাসচুর মানে কেউ কেউ বলেছেন ভর্তি, এমন সমুদ্র যা পানিতে ভর্তি, পানি আর পানি, এটাও তাফসীর হতে পারে যা কেউ কেউ তাফসীর করেছেন। কয়টি বিষয়ের আল্লাহ শপথ করলেন, তুরের এবং লিখিত কিতাবের, আর বাইতুল মামুরের, আর সুউচ্চ ছাদের, আর উত্তালকৃত সমুদ্রের। এই পাঁচটি শপথ করার পরে আল্লাহ বলছেন যেই উদ্দেশ্যে বা যে বিষয়টিকে অকাট্য ভাবে বলার জন্য আল্লাহ শপথ করেছে তা হচ্ছে ইন্না আযাব রাব্বিকা লাওয়াকি, এটাকে বলা হয় জওয়াবে কাসাম, আরবি গ্রামে বলা হয় জওয়াবে কাসাম। কি জন্য শপথ করলেন, যেমন আপনি শপথ করেছেন আল্লাহর কসম করে বলছি ভাই, হ্যাঁ এর বাড়ি পর্যন্ত যাবো না আমি, এই যে এর বাড়ি যাবো না আমি, এটা হচ্ছে জওয়াবে কসম, এর উদ্দেশ্যে আপনি আল্লাহর কসম বললেন। জাহান্নামের আজাব, কবর জীবনের আজাব, তোমার রবের আজাব অবশ্যই আসবে। আর আজাব আসার বড় আজাব অর্থাৎ আখেরাতের আজাব আসার জন্য যে বিচার দিবস সেটা হচ্ছে কিয়ামতের দিন। এই সবগুলি আসবে আসবে যেগুলি গায়েবের কথা, অদৃশ্যের কথা, আল্লাহ বলেছেন, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। মা লাহু মিন দাফি, আল্লাহ পাকের সেই আজাবকে কেউ প্রতিরোধকারী নেই। মা লাহু মিন দাফি, দাফা মানে প্রতিরোধ করা, ধাক্কা দেওয়া, কিন্তু আল্লাহর আজাবকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিবে। এই ক্ষমতা যদি যান্ত্রিক যুগে থাকতো তাহলে জাপানে সুনামি হইত না, তাই না? এত উন্নত উন্নত দেশগুলিতে আল্লাহ পাকের আজাব তাহলে আসতো না। ইন্না আযাব রাব্বিকা লাওয়াকি মা লাহু মিন দাফি, কোন শক্তি নেই যে শক্তি এই আজাবকে দূরে সরাতে পারে, প্রতিরোধ করতে পারে। আর বিশেষ করে কিয়ামতের আজাব যখন চলে আসবে তখন এই দিনকে কেউ ঠেলে দিতে পারবে না, ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিতে পারবে না। আর কিছুদিন থেকে নি, আর কিছুদিন ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দুনিয়াকে টিকিয়ে রাখি, আর তারপরে একটু ভালো কাজকর্ম করে আমল করে তওবা করে আল্লাহর সামনে হাজির হই, এটা আর এই সুযোগ আসবে না। আল্লাহ পাক বলছেন ইয়াউমা তামুরু সামাউ মাউরা, মারা ইয়ামুরু মানে হচ্ছে প্রকম্পিত হওয়া, কেঁপে ওঠা, ভূমিকম্প হয়ে যাওয়া। আল্লাহ বলছেন স্মরণ করো সেই দিনকে যেদিন আসমান প্রচন্ড ভাবে প্রকম্পিত হবে। অর্থাৎ সিরুল জিবাল সাইরা, সারা আসির মানে চলমান হওয়া, চলা, সারা আসির। আমরা ছোটকালে যখন মাদ্রাসে পড়ি তখন উদাহরণ সিরতু মিনাল বাসরা ইলা আল কুফা, মিন আর এলার ব্যবহারের জন্য আমি বাসরা থেকে কুফা গেলাম, কারণ ওইসব দেশে আরবি গ্রামার তৈরি হয়েছে। সিরতু মিনাল বাসরা, সারা আসির মানে চলা। তো আল্লাহ বলছেন অর্থাৎ সিরুল জিবাল সাইরা, সেই দিন পাহাড় পর্বতমালা দ্রুত ভাবে চলমান হবে, আর এত হালকা হয়ে যাবে, মেঘ যেমন হালকা হয়ে আছে এর চাইতে হালকা, ধ্বনিত তুল, কাল এহনিল মানফুস, ধ্বনিত তুলের মতো, ধ্বনিত উনের মতো হালকা হয়ে যাবে এই এত ভারী পাহাড় পর্বতমালা। ফাওয়াইদু ইয়াউমায়যিন লিল মুকাজ্জিবিন, সেই দিন দুর্ভোগ হবে, সর্বনাশ হবে, লিল মুকাজ্জিবিন, মিথ্যাবাদীদের জন্য, যারা আল্লাহকে মিথ্যা মনে করেছে, আল্লাহর দিনকে মিথ্যা মনে করেছে, আল্লাহ রসুলকে মিথ্যা মনে করেছে, আল্লাহর কোরআনকে মিথ্যা মনে করেছে, আল্লাহ পাকের নাযিলকৃত বিধানকে অস্বীকার করেছে, জান্নাত জাহান্নামকে মিথ্যা মনে করেছে, পরকাল উঠতে হবে, জবাব দিতে হবে। সর্বপ্রথম আল্লাহ নামায় সম্পর্কে জিজ্ঞাসা করবেন, মুসলিমকে বলেন কোন পরোয়াই নেই, ওয়াইলু ইয়াউমায়যিল মুকাজ্জিবিন, এইরকম মিথ্যাবাদী যারা মিথ্যা মনে করেছে, কোরআন হাদিসের কথা বিশ্বাস করেনি, একদিন যাবেন আল্লাহর সামনে হাজির হইতে হবে, জবাব দিতে হবে, প্রথম নামাজ সম্পর্কে বিশ্বাসই করেন, যাবেন আল্লাহর সামনে জবাব দিতে হবে, আল্লাহ পাক বান্দার হক মাফ করবেন না, এক পয়সা কারো খেয়ে মরবেন, ধার নিয়ে উদাও হয়ে যাবে, আল্লাহ মাফ করে, বিশ্বাস হয়নি, লাখ লাখ টাকা নিয়ে পালিয়ে গেছে। এইরকম যারা মিথ্যাবাদী, যারা আল্লাহ পাকের সব কথাকে রসুলের কথাকে মিথ্যা মনে করেছে, তাদের জন্য দুর্ভোগ রয়েছে সেই দিন। তাদের কিছু খারাপ গুণ আল্লাহ পাক তুলে ধরছেন, কারা মিথ্যাবাদী, যারা নিজের খেলাধুলায় মগ্ন থাকে, ফি খাউদিন অনার্থক খেলাধুলা, খোদ এল আবুন তারা মত্তু থাকে, মগ্ন থাকে, দুনিয়ার খেলাধুলায় মগ্ন রয়েছে, দুনিয়াতে মেতে রয়েছে, পরকালের কথা বলেন, এবাদত বন্দেগীর কথা বলেন, দিনের কথা বলেন, ধর্মের কথা বলেন, তাওহীদের কথা বলেন, কোনো পরোয়া নেই, আর মরতে হবে বলেন, এটা কাফের যেমন জানে যে মরতে হবে, এটা মুসলিমও জানে মরতে হবে, কিন্তু মরার পরে কি হবে বিশ্বাস নেই, দুনিয়ার খেলায় মেতে রয়েছে যারা। ইয়াউমা ইউদাউনা ইলা নারে জাহান্নামা দা, সেই দিন তাদেরকে জাহান্নামের দিকে প্রচন্ড ভাবে ধাক্কা দেওয়া হবে, ধাক্কা দিয়ে ঠেলে দেওয়া হবে। তাহলে জাহান্নামে জাহান্নামীদেরকে মুখের ভরে টেনে হেঁচড়েও নিয়ে যাওয়া হবে, যেমন রয়েছে এই কথা কোরআন হাদিসে, এইরকমই আল্লাহ পাক বলছে তাদেরকে প্রচন্ড আঘাত করে ধাক্কা দিয়ে নিয়ে যাওয়া হবে। ইউদাউনা, এখান থেকে সূরায়ের আরাইতাল্লাযী ইউকাজ্জিবুদ্দীন সূরাতুল মাউনে আছে, আরাইতাল্লাযী ইউকাজ্জিবুদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়তীম, যারা ইয়তীমকে কি করত, ধাক্কা দিত, গলায় ধাক্কা দিত, যা সেখানে চলে এসছিস বারবার করে, প্রতিদিন আসিস খাবার খাবার করে, পয়সা পয়সা করে, এদো বলিয়ে তিনি এতিমকে ধাক্কা দিত। এরাই পরকালকে অস্বীকার করে, এদের জন্য জাহান্নাম রয়েছে, এদের জন্যই জাহান্নাম রয়েছে। আল্লাহ পাক বলছেন সেদিন জাহান্নামে প্রচন্ড ভাবে ধাক্কা দেওয়া, ইউদাউন এলা নার দাগা, এই জন্য বলেছে প্রচন্ড ভাবে ধাক্কা দেওয়া হবে, ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হবে। হাজহির নার, আর বলা হবে তাদেরকে হাজহির নার, আল্লাতী কুনতুম বিহা তুকাজ্জিবুন, এই তো জাহান্নামের আগুন, যাকে তোমরা মিথ্যা মনে করেছে, জাহান্নামের কথা আলেমরা শোনাত, কোরআন হাদিসের কথা শোনানো হইত, তোমরা মিথ্যা মনে করতে, অস্বীকার করতে, আফা সেহরুন হাজা আমানতুম লা তুবসিরুন, এখন দেখো এই জাহান্নাম যখন আল্লাহ দেখিয়ে দেবেন, জাহান্নামে ধাক্কা দেবেন আল্লাহর ফেরেশতারা, তখন বলবেন এই জাহান্নাম কি জাদু লাগছে নাকি, তোমরা নবীকে তো বলতে যে জাদু লাগিয়ে দিয়েছে, হ্যাঁ বিশ্বাস করতে না, জাদু কাকে বলে, জাদু যার আসলে কিছু নাই কিন্তু দেখে মনে হয়, তাই না, দেখে মনে হলো যে আপনাকে রসগোল্লা খাই দিল, আসলে কিছু নেই, দেখে মনে হইল যে এক লোককে জবাই খেয়ে দিল, আসলে কিছু নেই, তাই না, আপনার চোখে জাদু লাগিয়ে দিয়েছে। তো এই যে জাহান্নাম দেখছো এখন, এটাও কি জাদু লাগছে, এটাও কি বলবে জাদু, আল্লাহ বলছে আপা সেহরুন হাজা, এই জাহান্নাম কি জাদু, হে আজাম আমানতুম লা তুবসিরুন, না দেখছো না, এখন দেখো আল্লাহ বলছেন এই জাহান্নাম দেখছো না, দেখছো না, যদি দেখো তো আবার জাদু লাগছে নাকি। এই একটি তাফসীর, আর একটি তাফসীর হচ্ছে যে না, এই জাহান্নাম সম্পর্কে না, প্রসঙ্গ পরিবর্তন, নবী সাল্লাল্লাহু আলাইহি সম্পর্কে আল্লাহ পাক জিজ্ঞাসা করছেন, আফা সেহরুন হাজা, তাহলে এই নবী মুহাম্মদ কি তোমাদেরকে জাদু মনে হচ্ছে, এর কাজকর্ম, এর কথা, এই কোরআন কি জাদু তোমাদের মনে হচ্ছে, আম আনতুম লা তুবসিরুন, না তোমরা জ্ঞান চক্ষু দিয়ে দেখো না, ভালো মন্দ পার্থক্য করো না, যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের মাঝে যখন ইসলাম আসার আগে, ওহি আসার আগে, নবী হওয়ার আগে যখন কথা বলেছেন তাকে সত্যবাদী তোমরা মনে করতে, আর এখন আবার আরো বয়স বেড়েছে আরো ভালো কথা বলবেন, তা না করে এখনই তাকে জাদুঘর বলছো, এখনই তাকে তোমরা মিথ্যা মনে করছো, দেখতে পাও না তোমরা, জ্ঞান চক্ষু দিয়ে দেখো না, তাহলে এটা জাহান্নাম সম্পর্কে হইতে পারে অথবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে হইতে পারে। এই আয়াতটি আল্লাহ পাক বলেন, বলবেন ইসলাউহা, এখন জাহান্নামে প্রবেশ করো, কিয়ামতের দিন আল্লাহ বলবেন এখন এই পাপিষ্ঠরা জাহান্নামে প্রবেশ করো, ফাসবিরু আওলা তাসবিরু, ধৈর্য ধারণ করো আর নাই করো, যেতেই হবে জাহান্নামে, জাহান্নামে ধৈর্যের সাথে থাকো আর অধৈর্য হয়ে চিল্লাতে চিৎকার করতে থাকো, যেতেই হবে জাহান্নামে, সাওয়ান আলাইকুম, তোমাদের জন্য দুটোই সমান, ধৈর্য ধরা আর না ধরা দুটোই সমান, ইন্নামা তুজজাউনা মা কুনতুম তাআমালুন, তোমরা যা কিছু করতে তা তোমাদেরকে নিঃসন্দেহে প্রতিদান দেওয়া হবে। ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন নাইম, এখন জান্নাতীদের কথা আল্লাহ পাক বলেছেন, যখনই জাহান্নামীদের কথা আল্লাহ বলেছেন তখনই জান্নাতীদের কথা বলেছেন, যখনই আল্লাহ জাহান্নামের কথা বলেছেন তখনই আল্লাহ পাক জাহান্নামের, যাতে করে মাপকাঠিটা ঠিক থাকে, ব্যালেন্সটা ঠিক থাকে, আপনি আশাও রাখেন আর ভয়ও রাখেন, যাতে করে আর সবার এখানে আল্লাহ পাকের কাছে রহমতের ইমান নিয়ে এসে এবং সৎ আমল করে, আর আল্লাহ যেন ভয়ও থাকে, জাহান্নামের ভয়ও থাকে। ইন্নাল মুত্তাকিন, নিশ্চয়ই যারা আল্লাহ ভীরু, যারা সংযত পাপমুক্ত জীবন যাপন করে, তারা কোথায় অবস্থান করবে? ফি জান্নাত, বহু জান্নাতে, বহু বাগানে জান্নাতে অবস্থান করবে। নাঈম, আর নিয়ামত ভরা স্থানে, নাঈম নিয়ামতের জায়গায়, আল্লাহ পাকের যে নিয়ামত রয়েছে, আরাম আয়েশের জায়গা রয়েছে, সেখানে বসবাস করবে। ফাকিহিনা বিমা আতাহুম রব্বুহুম, তাদের প্রতিপালক যা তাদেরকে দেবেন তাতে তারা খুশিতে থাকবে, বা তা তারা ভোগ করবে, ফাকিহিন, বা তারা তাতে আমোদে থাকবে। ওয়াকাহুম রব্বুহুম আযাবুল জাহিম, এবং তাদের রব তাদেরকে রক্ষা করবেন জাহান্নামের আযাব থেকে, যারা মুত্তাকি, যারা পাপ মুক্ত, গুনাহ থেকে যারা বেঁচে থেকেছে, তাদেরকে তাদের রব জাহান্নামের আযাব থেকে রক্ষা করবেন। আল্লাহ পাকের ওয়াদা, আল্লাহ যেন আমাদেরকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করেন। কুলু ওয়াশরাবু হানিয়া, আল্লাহ পাকের পক্ষ থেকে ইরশাদ হবে জান্নাতীদের জন্য, তোমরা খাও, ওয়াশরাবু পান করো, হানিয়ান তৃপ্তির সাথে, মজা করে, হানিয়ান মানে মজা করে বলতে পারে, আর তৃপ্তির সাথেও বলতে পারে। বিমা কুনতুম তাআমালুন, কারণ তোমরা দুনিয়াতে ভালো আমল করেছিলে, তোমাদের ভালো আমলের বিনিময়ে, তার ভালো আমলের বিনিময়ে আল্লাহ পাকের রহমত হবে। ভালো আমল না হইলে আল্লাহ পাকের রহমত হবে না, আল্লাহ পাকের রহমতেই জান্নাত পাবে, কিন্তু আল্লাহ পাকের রহমত বিনা ঈমান আমলে হবে না। আল্লাহ পাক তারপরে ইরশাদ করছেন যে জান্নাতীরা অবস্থান করবে কি সুন্দর জায়গায়, কি আরামে, মুত্তাকিন আলা সুরুরিন মাসফুফা, তার হেলান দিয়ে থাকবে। মুত্তাকিন, ইত্তিকা মানে হচ্ছে হেলান, এর নাম হচ্ছে ইত্তিকা। তারা হেলান দিয়ে থাকবে আলা সুরুরিন মাসফুফা, সারিবদ্ধ আসনে, শরীরের জমা হচ্ছে সুরুর, তারা সারিবদ্ধ আসনে হেলান দিয়ে থাকবে। ওয়াজাওয়াজনাহুম বিহুরিনিন, এবং তাদেরকে আমি বিবাহ দিয়ে দিব। ওয়াজাওয়াজনা, আল্লাহ বলছেন, সুবহানাল্লাহ, জান্নাতীদের আল্লাহ কি করবেন, বিবাহ দেবেন, আল্লাহ বলছেন ওয়াদা আল্লাহ পাক। ওয়াজাওয়াজনাহুম, তাদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেব, বিহুরিনিন, এমন এমন সুন্দরী রমণীর সাথে, অত্যন্ত ফর্সা, আর ইন বড় বড় ডাগর, চোখওয়ালি, চোখ বিশিষ্ট, তাদের সাথে আমি তাদের বিবাহ পড়িয়ে দেব। আল্লাহ পাক যেন আমাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করেন। ওয়াল্লাযীনা আমানু, এবং যারা ঈমান নিয়ে আসবে, ওয়াত্তাবাআতুহুম যুররিয়্যাতুহুম বিঈমান, এবং তাদের সন্তান সন্ততিরা ঈমানের সাথে তাদের অনুসরণ করবে। কার কথা বলে আল্লাহ? যারা নিজেরা ঈমান নিয়ে আসবে এবং তাদের ছেলেমেয়েরা তাদের ঈমানের সাথে কি করবে, অনুসরণ করবে। বাপ যেমন ছিল, মা যেমন ছিল, তেমন ছেলেরা হয়েছে। বাপ মাশাআল্লাহ, মা মাশাআল্লাহ, নামাজি, দিনদার, ধার্মিক, আর বাপ মায়ের তারা অনুসরণ করেছে, ওয়াত্তাবাআতুহুম যুররিয়্যাতুহুম ঈমানের সাথে। এমনি তো বাপ মাকে সকলে ফলো করে, কিন্তু খারাপ আচরণের সাথে ফলো করে। বাবা মা নামাজি, ছেলে মেয়ে বেনামাজি, তাহলে হবে না। বাবা মা ধার্মিক, আর ছেলে মেয়ে তো পাপিষ্ঠ, দুনিয়ামুখী, বাবা মা হালাল খেত, কিন্তু ছেলেরা হারাম ব্যবসা বাণিজ্য করে লাখ লাখ টাকা নিয়ে এসেছে, বাপ মাকে দিচ্ছে, বাপ মাকে দিচ্ছে, কিন্তু দিনের ক্ষেত্রে, আল্লাহ বিরুতার ক্ষেত্রে, তাকওয়ার ক্ষেত্রে বাবা মার অনুসারী নয়, তাদেরকে এই জান্নাত নসিব হবে না, এই ছেলে মেয়েদেরকে হবে না। হ্যাঁ, মা মাশাআল্লাহ করদানাসীন, বোরকা পরে, আর মেয়ে স্কুল কলেজ পড়ে ডাক্তার ইঞ্জিনিয়ার হতে যাচ্ছে, মাস্টার ডিগ্রি নিতে যাচ্ছে, আবার বোরকা পরে নাকি? হ্যাঁ, সহশিক্ষা তাদের জন্য নয়। তাহলে শুনেন এই বিষয়টি, এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ পাক বলছেন যারা ঈমান নিয়ে আসবে এবং তাদের সন্তান সন্ততিরা, যুরিয়াত, ছেলে মেয়ে সকলকে বলা হয়, সন্তান সন্ততিরা তাদের অনুসরণ করবে ঈমানের সাথে, সৎকর্মের সাথে। আল্লাহনা বিহিম যুরিয়াতাহুম, তাহলে আমি তাদের সাথে তাদের সন্তান সন্ততিকে মিলিত করে দেব। জান্নাতে যাবে সকলে, বাপ মাও জান্নাতে যাবে আর ছেলে মেয়েরাও জান্নাতে যাবে। সেখানে গিয়ে যদি দেখা যায় যে বাবা মা উচ্চ স্তরে চলে গেছে, আর আপার ক্লাসে চলে গেছে, আর এরা বি ক্লাসে, সি ক্লাসে থেকে গেছে, তাহলে আমি আমার রহমতে, আল্লাহ পাক বলছেন, তাদেরকে ওই বাবা মায়ের কাছে পৌঁছে দেবো। যা, যখন বাবা মার অনুসরণ করে, বাবা মা নামাজি ছিল, তোমরাও নামাজি, বাবা মা ধার্মিক ছিল, তোমরাও ধার্মিক, কিন্তু তোমাদের নেকি কম হয়ে গেছে, তোমরা বি ক্লাস, সি ক্লাসে চলে গেছো, চলো তোমাদেরকে তোমাদের বাবা মায়ের সাথে একসাথে থাকার সুযোগ দিচ্ছি জান্নাতে। সুবহানাল্লাহ, এই হচ্ছে আয়াত, একটি তাফসীর। দ্বিতীয় তাফসীর হচ্ছে, যদি অনেক ব্যবধান হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন একই মর্যাদা নাও নিয়ে যান, তবে সাক্ষাতের সুযোগ দেবেন, সাক্ষাতের সুযোগ দেবেন। এটাও কি কম কথা নাকি, যে জান্নাতে গেলে, জান্নাতে যাওয়ার পরে মা বাবার সাথে সাক্ষাৎ হচ্ছে, যদিও আমল কমজোর, বাবা ছিলেন আলেমে দিন, বাবা ছিলেন পরিষ্কার মানুষ, হালাল খাওয়া মানুষ, আর আপনার মধ্যে বেশ কিছু ভুল ভ্রান্তি থাকার কারণে নিচের ক্লাসে কোন রকম জান্নাতে তো গিয়েছেন, বাবা মার সাথে একসাথে থাকার তো সুযোগ হইল না হয়তো। দ্বিতীয় তাফসীরের আলোকে আল্লাহ পাক আপনাকে অতদূর পৌঁছালেন না, কিন্তু মাঝে মধ্যে সাক্ষাৎ যখন ইচ্ছা হয়, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি, তোমাদের মন যা চাইবে তাই। আল্লাহ পাক মনে চাইল যখন আপনার আর আপনি একটু বাবা মায়ের সাথে নিম্নমানের নিম্ন স্তরে আছেন, তখন আল্লাহ পাক সাক্ষাতের সুযোগ দেবেন। বাবা মায়ের মন চাইলো যে ছেলেকে দেখবো, মেয়েকে দেখবো, যখন মেয়ের বাড়ি যায় ছেলের বাড়ি দেখা করতে যায় বিদেশে থাকলেও, ওই রকমই আল্লাহ পাক সুযোগ দেবেন। এই আয়াতের তাফসীর এটাও হতে পারে যে আল্লাহনা বিহিম যুররিয়াতাহুম, তাদের সাথে তাদের ছেলে মেয়েদেরকে আমি মিলিত করবো, সাক্ষাতের সুযোগ দেব। কিন্তু চিন্তা করেন, যদি জান্নাতে গিয়েও বাবা মা ছেলে মেয়েকে না দেখতে পায় আর ছেলে মেয়ে বাপ মাকে না দেখতে পাই, তাহলে মানসিক শান্তি হবে? হাই রে, একটা অভাব হয়ে গেল, বাপ মাকে দেখতে পাইনি। আমরা যে প্রবাসী জীবনে আছি, যতই টাকা পয়সা পান না কেন, বাপ মা পাচ্ছেন না, আত্মীয় স্বজন পাচ্ছেন না, এই একটা শূন্যতা আমাদের জীবনে কিন্তু বিরাজ করছে, তাই না? খুব শূন্যতা আছে। যারা দেশে আছে ডাল রুটি খেলেও, তারা অভাবে থাকলেও না বাপ মাকে সবসময় দেখতে পাচ্ছে, ভালো মানুষ হলে আত্মীয় স্বজনকে দেখতে পাচ্ছে, তাদের সাথে কথা বলতে পারছে, তাই না? পরিবার নিয়ে আছে, ছেলে মেয়েকে সামনে দেখতে পাচ্ছে, কত আরাম ওই দিক থেকে আছে। যদিও টাকা পয়সার দিক থেকে আপনার চাইতে দুর্বল আর্থিক দিক থেকে, তাই না? একটা বড় শান্তির বিষয় রয়েছে ওটা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন ও কথা বলছেন যে ওই শান্তি আল্লাহ দেবেন, বাপ মায়ের সাথে সাক্ষাতের সুযোগ দেবেন যদি ঈমান এবং আমল ঠিক থাকে। ওয়ামা আলাতনাহুম মিন আমালিহিম মিন শাই, আল্লাহ পাক আরেকটি কথা বলছেন যে বাপ মাকে, বাপ মায়ের সাথে ছেলে মেয়েদের সাক্ষাতে যে আল্লাহ পাক সুযোগ করে দেবেন বা মিলিত করে দেবেন, এটা তো আরেকটা তরিকা হইতে পারে যে বাপ মাকে একটু নিচে নামিয়ে দিয়ে ছেলে মেয়েদের স্তরে করে দিলেন, এটাও তো হইতে পারে। কিন্তু এটা কি করবেন আল্লাহ? না, আল্লাহ পাকের অনুগ্রহ, আল্লাহ পাকের রহমত যে প্রাধান্য পাবে তার পরিপন্থী কথা এটি। আল্লাহ পাক ওপর ক্লাস থেকে নিচে নামাবেন না, কারণ এর নাম জুলুম। আপনি যদি বেতন 1000 টাকা হয় আর 800 টাকা দেয় তাহলে জুলুম হয়ে যাবে, কিন্তু 1000 বেতনের চুক্তি হয়েছে 1200 দিলে অসুবিধা নেই, মালিক নিজেই দিচ্ছে, তাই না? আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য উত্তম দৃষ্টান্ত। তো আল্লাহ পাক তাই বলছেন, ওমা আলাতনাহুম মিন আমালিহিম মিন শাই, তাদের আমলের কোনো কিছুতে আমি ঘাটতি করব না। যে বাপ মা আমল করেছে অথচ এ ক্লাস থেকে নিয়ে বি ক্লাসে ছেলে মেয়েদের কাছে নামিয়ে দেবো, সি ক্লাসে নামিয়ে দেবো, দিয়ে মিলিত করবো, না তা করবো না। বরং যারা কম আমল করেছে তাদেরকে ওপরে উঠিয়ে দিয়ে তাদের সাথে মিলিত করবো। আল্লাহ পাক বলছেন কুল্লুমরি মেমা কাসাবারাহীন, আর প্রত্যেক মানুষ যা কিছু করেছে তাদের কৃত কর্মের সাথে দায়বদ্ধ। প্রত্যেক মানুষ যা কিছু করেছে তার কর্মে সে দায়ী, আপনার কর্মের জন্য আপনি দায়ী, আপনার বাবাও দায়ী না, মাও দায়ী না, যদি তারা নিজের দায়িত্ব ঠিকঠিক ভাবে পালন করে থাকে। তবে নিজের দায়িত্বে যদি ঘাটতি করে থাকে তাহলে দায়ী হবে, কারণ নিজের দায়িত্বে ঘাটতি করেছে। যদি ছেলে মেয়েদেরকে নামাজের শিক্ষা না দিয়ে থাকে, তৌহিদের শিক্ষা না দিয়ে থাকে, ইসলামী শিক্ষা না দিয়ে থাকে, নামাজের কথা না বলে থাকে বাল্যজীবন থেকে, 7 বছর থেকে, 10 বছর থেকে, তাহলে তো তারা দায়ী, কারণ তারা নিজের দায়িত্বে গাফিলতি করেছে, অন্যায় কাজ করেছে। কিন্তু ছেলে মেয়েদেরকে দিনের শিক্ষা দিল, নামাজের আদেশ দিল, ধার্মিকতার কথা বললো, তারপরে সাবালক শিয়ানা হওয়ার পরে মেনামাজি হয়ে গেল। কুল্লুম রিম বেমা কাসাবারহীন, প্রত্যেক মানুষ নিজ নিজ কৃতকর্মের কারণে দায়বদ্ধ থাকবে, তাতে দায়বদ্ধ থাকবে, বাধা থাকবে না, নিজের আমলের সাথে বাধা থাকবে মানুষ। এটি হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের নীতিমালা কোরআনে কারীমের। মহান আল্লাহ ইরশাদ করছেন, ও আমদাদনাহুম বিফাকিহা, আর জান্নাতীদেরকে আমি দান করব, দান করব বা সাহায্য করব। আমদাদনা মদদ করা মানে সাহায্য করা হয়, আর দান করব দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন দেবেন জান্নাতীদেরকে বলছেন বিফাকিহা, কি ফলমূল, বহু রকমের ফলমূল আল্লাহ দেবেন। ওয়া লাহমিন, এবং এমন গোশত আল্লাহ দেবেন, মিম্মা ইয়াশতাহুন, যা তাদের মন চাইবে, যেটা চাইবে যার মন, যেই রকম গোশত চাইবে আল্লাহ দেবেন জান্নাতি। এবং সেসবের স্বাদ হবে একেবারে পৃথক, দুনিয়ার গোশতের মতো নয়, দুনিয়ার ফলমূলের মতো না, নাম শুধু সেগুলি হবে। এবং সেখানে তারা যে পানপাত্র, কাস বলা হয় এমন গ্লাসকে যে গ্লাসে ভর্তি থাকে, সে পানি হোক অথবা মদ হোক সুরা হোক, আল্লাহ বলছেন ইয়াতানা যাওন, এতানা যা মানে হচ্ছে কাড়াকাড়ি করা, খুব সহজ ভাষায় এর অর্থ। তো এতানা যাওয়ানো মানে তাহলে কি করবে, তারা কাড়াকাড়ি করবে। অনেক সময় কাড়াকাড়ি করে পান করলে মজা লাগে, এটা বুঝেন কি বুঝেন না আপনারা? হ্যাঁ, স্বামী স্ত্রী যদি একসাথে পান করেন আর যদি ওর কাছ থেকে গ্লাস কাড়াকাড়ি করেন, একবার গ্লাস কাড়াকাড়ি করে আপনি পান করলেন আবার ও কাটছে আপনার কাছ থেকে, মজা লাগবে না লাগবে না? না লাগবে না, চালাক বলছেন না যে কিছু আপনারা, মজা লাগবে না? হ্যাঁ, বন্ধু বান্ধবের সাথে রসিকতা করে কাড়াকাড়ি করেন না, ওটা কেড়ে খেয়ে দিচ্ছেন আপনি। আল্লাহ বলছেন এত না যাও, কেউ কেউ এই তফসির করেছে, শাব্দিক অর্থ দিয়ে তফসির করেছেন যে আমোদ ফুর্তিতে সেখানে খুশিতে কাড়াকাড়ি করবে এক অপর কাছ থেকে, ওর গিলাস ও নিয়ে নিবে, ওর গিলাস ও নিয়ে নিবে, ওর গিলাস নেবে, এইরকম করবে, এই তফসিরও করেছেন অনেক তফসির কারগণ। আর কেউ কেউ না ওই তফসির না করে বলছেন যে তারা ইয়াতানা যাওয়ানো মানে বিনিময় করবে, একজন নেবে আবার আরেকজন নেবে, একজন নেবে আবার আরেকজন নেবে, এইরকম অর্থ হইতে পারে। ইয়াতানা যাওয়ানো ফিহা, সেই জান্নাতে তারা একে অপরের কাছ থেকে নেবে কাসান, পাত্র ভর্তি সুরাহ মদ, জান্নাতে মদ। লাল আগুন, মদ খেলে কি হয়? দুনিয়াতে মাতলামি করে, হ্যাঁ, তারপরে পাগলামি করে, কি বলছে সে নিজেই বুঝে না, তাই না? পাপের কাজও করে। আল্লাহ বলছেন যে জান্নাতি মদ খেয়ে লাল আগুন ফিহা, সেখানে কোনো বকবকানি হবে না বেহুদা কথার, সেখানে কোনো অনার্থক কথা হবে না। দেখেছেন কোনদিন মদ খাওয়া লোককে কি কি বকতে থাকে? সেও বুঝে না যে কি বকছিলাম, পরে হুশ আসার পরে। সেখানে কোনো বেহুদা বকবকানি থাকবে না, অনর্থক কথাও থাকবে না, ওয়ালা তাসিম, না কোনো গুনাহ হবে সেখানে মদ খেয়ে। আর দুনিয়াতে মদ খেয়ে কত রকমের গুনাহ, এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মদ হচ্ছে উম্মুল খাবায়েস, যত গুনাহ সমস্ত গুনহার মূল, মা গুনার মা। মদ খেয়ে শিরিকও করতে পারে, মদ খেয়ে মূর্তি পূজাও করতে পারে, মদ খেয়ে কবরে সিজদাও করতে পারে, মদ খেয়ে মায়ের সাথে জানা করতে পারে, বুঝে নেই কিছুই জানে না, মদ খেয়ে খুনও করতে পারে, মদ খেয়ে সবকিছুই করতে পারে, মদ খেয়ে তালাক দিতে পারে, কিছু জানে না, একটু পরে হুঁশ হচ্ছে, তুমি তো তালাক দিয়েছো, না না না কে বললো, কিছু জানে না সে। উম্মুল খাবায়েসের জন্য মদকে বলা হয়েছে, মদ খাওয়ার পরে, মাদক দ্রব্য ব্যবহারের পরে যে কোনো পাপ মানুষের দ্বারা হইতে পারে। আর জান্নাতি মদ সম্পর্কে আল্লাহ বলছেন ওয়ালা তাসিম, সেখানে কোনো গুনাহ হবে না, আল্লাহ পাকের এই জান্নাতের মদ পান করে কোনো গুনাহ হবে না। ওয়া ইয়াতুফু আলাইহিম গিলমানুন লাহুম, নিজে উঠে নিতে হবে না, আমাদের অনেক সময় অফিসে নিজেই চা নিতে হয়, তাই না? আপনাকে ওটা করতে হবে না। ওয়া ইয়াতুফু আলাইহিম গিলমান, এবং তাদের উপর ঘোরাফেরা করবে, ইয়াতুফু আলাইহিম ঘুর ঘুর করে ঘুরে বেড়াবে। আর তাও যদি হয় গিলমানুন লাহুম, চির কিশোর, যারা সবসময় কিশোর বাচ্চা, বাচ্চা মানুষকে বাচ্চা ছেলেদের হুকুম করতে ভালো লাগে, যাও তো মুখটা নিয়ে এসো, কিন্তু আপনার সামনে আপনার বয়স হচ্ছে 30, আর আপনাকে যে টি বয় আপনার সামনে আছে তার বয়স হচ্ছে 40-50, আদেশ করতে পারবেন? লজ্জা পাবেন, আপনি লজ্জা পাবেন। আল্লাহ যেন বলছে বিলদান গিলমান, বিলদান কোন জায়গায় বলেছেন বিলদান মুখাল্লাদুন, চির কিশোর, আর এখানে বলেছেন গিলমান উল্লাহম, কিশোরেরা তাদের সামনে ঘোরাফেরা করতে থাকবে, কান না হুম, আর এত সুন্দর তারা হবে জান্নাতে এই খাদেমরা, কান না হুম লুলু উম্মাকনুন, যেন তারা লুকায়িত সুরক্ষিত মণিমুক্তা। সুবহানাল্লাহ, মণিমুক্তা এমনি দেখিনি না, দেখেছেন? যে দেখে থাকেন, দুনিয়া শুধু তুলনা করে বোঝানোর জন্য, নাহলে তার চাইতে যে কত সুন্দর হবে, মন কেড়ে নেবে। খাদেমরাই যদি মন কেড়ে নেয়, তাহলে যাদেরকে আল্লাহ আপনার বিবাহ বন্ধনে দেবেন হুরিহীন, তারা যে কিভাবে মন কেড়ে নেবে? আল্লাহ পাক এই সুখময় স্থান জান্নাতে রেখেছেন। ওয়াকবালা বাদুম আলা বাদুন ইয়াতাসআলুন, জান্নাতীরা একে অপরের দিকে এগিয়ে আসবে, আকবালা মানে এগিয়ে আসা, সামনে বেরিয়ে আসা, আর একে অপরকে জিজ্ঞাসা করবে, একে অপরের দিকে এগিয়ে এসে পরস্পর জিজ্ঞাসা করবে, আর কি বলবে? কালু, তারা বলবে ইন্না কুন্না কাবলু ফি আহলিনা মুশফিকিন, এর পূর্বে আমরা নিজ নিজ পরিবারে দুনিয়াতে বড় ভয়ে ভীত ছিলাম, মুশফিকিন বড় ভয়ে ভীত ছিল, আশফাকা ইউশফিক থেকে মুশফিকিন মানে ভীত থাকা, ভয় করা, দুনিয়াতে আমরা খুব ভয়ে ভীত ছিলাম। কেন ভয়ে ভীত ছিলাম? হতে পারে দুনিয়াতে তারা মজলুম ছিল, নির্যাতিত, কাফেরের ভয়, জালেমের ভয়, গুন্ডার ভয়, ডাকাতের ভয়, জালেম প্রতিবেশীর ভয়, গরিব মানুষ, ধার্মিক মানুষ, তাদের উপর জুলুম অত্যাচার করতো, তাই আমরা দুনিয়াতে নিজ পরিবারে যে থেকেছি বড় ভয়ে ভীত থেকেছি, চোর ডাকাতের ভয়, পাটমারের ভয়, জালেম অত্যাচারীর ভয়, জালেম প্রতিবেশীর ভয়, জালেম শাসকের ভয়, কত ভয়ে যে থেকেছি দুনিয়ায়, এই ভয়ের মধ্যে আমরা জীবনযাপন করেছি, আরেকটি ভয় হচ্ছে আখিরাত বলি, আগামী বলে ভয়। দুনিয়াতে আমরা ছিলাম বড় আরামের সাথে জীবন যাপন করেছি, আর্থিক সচ্ছলতা ছিল, কিন্তু ভয় ছিল যে আল্লাহ আমাদের পরকালে কি হবে, বিচার দিবস আমাদের কি হবে, আল্লাহ কবরের জীবন আল্লাহ আমাদের কি হবে, এই ভয় আমাদের অন্তরে ছিল। এই যে আখেরাতের ভয় করেছি, এই জাহান্নামের ভয় করেছি, জান্নাত পাব কিনা এই চিন্তায় ব্যতিব্যস্ত হয়েছি, সেই জন্য আল্লাহ জাহান্নাম থেকে রক্ষা করে আজকে জান্নাত দিয়েছেন। আপোষ এইগুলি তারা গল্প করবে। আল্লাহ পাক বলছেন সামান্নাল্লাহ আলাইনা, তখন তারা বলবে আল্লাহ আমাদের উপর বড় অনুগ্রহ করেছেন, ও আকান আযাবাস সামুম, এবং আমাদেরকে লু হাওয়ার আজাব থেকে, লু হাওয়া বুঝেন তো, হ্যাঁ গরম বিষাক্ত হাওয়া, সমুদ্র এমনি সুম বলা হয় বিষকে, বিষাক্ত বাতাসের আজাব থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করেছেন। অর্থাৎ জাহান্নামের আগুন থেকে যে বিষাক্ত বাতাস, এই বিষাক্ত বাতাস থেকে আল্লাহ পাক রব্বুল বিষাক্ত বাতাসের আজাব থেকে আল্লাহ পাক আমাদেরকে রক্ষা করেছেন। ইন্না কুন্না মিন কাবলু নাদুহু, আমরা এর পূর্বে দুনিয়াতে আল্লাহ পাকের কাছেই দোয়া করতাম, আল্লাহ পাকেরই ইবাদত বন্দেগি করতাম, দোয়া নিশ্চয় আল্লাহ পাক রব্বুল মহা অনুগ্রহকারী এবং দয়াবান। আল্লাহ পাক তারপরে ইরশাদ করছেন, হে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বোধন, ফাজাক্কিল, তুমি মানুষকে উপদেশ দাও, অনুগ্রহ পূর্বক হে নবী মোহাম্মদ, তুমি না গণক বেকাহিন, তুমি গণক নও, ওয়ালা মাজনুন, আর তুমি পাগল উন্মাদ নও। কাফেররা তোমাকে কখনো গণক বলছে আর কখনো পাগল বলছে, তুমি কোনটাই নও। আমি ইয়াকুলুনা শায়ের, আবার কখনো কখনো তারা বলে যে মোহাম্মদ হচ্ছে কবি শায়ের, এবং এই কাফেররা বলতো যে মোহাম্মদকে নিয়ে আমরা প্রতীক্ষায় থাকি, অপেক্ষায় থাকি। রাইবাল মানুন, রাইব মানে হচ্ছে দুর্ঘটনা, আর মানুন মানে হচ্ছে মৌত, মানি এতন বা মানুন মানে হয় মৌত। তাহলে কি অর্থ হবে, এই মোহাম্মদকে নিয়ে আমরা অপেক্ষায় থাকি, কাফেররা পরস্পর বলতো, অপেক্ষায় থাকি কিসের, তার মৌতের দুর্ঘটনার, কখন যে তার মরণ আসে, তারা ইন্তেজারই ছিল শুধু, এই মোহাম্মদ আমাদের সামনে মরবে, আমাদের এই দেবী দেবতার অভিশাপ লাগবে, এসব কথা বলতো তারা। আজকাল পাপিষ্ট গুনাগার মুশরিকেরা এই কথাই বলি, পৌত্তলিক মুশরিকেরা বলে যে আমাদের দেবী দেবতার সম্পর্কে তুমি বলেছো, এর মায়ের লাগবে তোমাদের ওপর। আবার যারা মাজারপন্থী কবর পূজারি তারা বলে তুমি বুজরুগারি দিন দরবারে যাও না, ওরসে যাও না, কখন যে কোন বিপদ আসে বাবার পক্ষ থেকে। জি, এগুলি কাফের মুশরিকদের কথা 1400 বছর আগে ছিল। নাতারাব্বাসু বিরাইবাল মানুন, কুল, আল্লাহ বলছেন হে নবী তুমি বলে দাও তাদেরকে, তারাব্বাসু, অপেক্ষা করতেই থাকো তোমরা, তারাব্বাসু, ফাইন্নি মাকুমি আল মুতারাব্বিছিন, আমিও তোমাদের সাথে সাথে অপেক্ষায় আছি যে কে ধ্বংস হয়, কার দুর্ভোগ আসে, কোন জাতির উপর আল্লাহর আযাব আসে, নবীর উপর, নবীর সাথীদের উপর, সাহাবাই কেরামদের উপর, না আবু জাহাল আবু লাহাব এই কাফের মুশরিক পত্তলিকদের উপর আল্লাহ পাকের আযাব আসে। আমতা আমরুহুম আহলামুহুম বিহাযা আমহুম কওমুন তাগুন, আল্লাহ বলছেন যে তাদের জ্ঞান বিবেক কি এই রকমই আদেশ করে। আরো মুশরিকদের সম্পর্কে আল্লাহ পাক বলছেন, আর এ কথা সবার জন্য পরোক্ষভাবে, তাদের জ্ঞান বিবেকী এই আদেশই করে যে মোহাম্মদকে পাগল বলো কখনো, কখনো গণক বলো, কখনো আর কিছুই বলো, আর তাকে মানিও না, কোরআনকে বলো মোহাম্মদ রচিত, তাদের বিবেক এই কথাই বলছে, এই আদেশ করেছে। আমহুম কওমুন তাগুন, নাকি তারা সীমা লঙ্ঘনকারী জাতি, আসলে সীমা লঙ্ঘনকারী জাতি, বিবেক সম্পন্ন মানুষ যদি হইতো আর বিবেক যদি চিন্তা করে দেখত, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা জীবন কখনো মিথ্যা বলল না, তাকে আমরা সাদেকাল আমিন বললাম, বিশ্বস্ত এবং চিরসত্যবাদী বললাম, আর আজকে কেন তাকে বলছি যে কাজ্জাব তুমি, সাহের তুমি, জাদুকর তুমি, গণক তুমি, এসব কথা কেন বলছি। বিবেক দিয়ে তারা কাজ নেয়নি, বরং তারা সীমা লঙ্ঘনকারী জাতি। আল্লাহ পাক বলছে আমি কুলু না তাকাওয়ালাহু বাল্লা ইউমিনুন, নাকি এই কাফেররা বলে থাকে যে মোহাম্মদ তাকাউওয়ালাহ এই কোরআনকে নিজেই রচনা করে নিয়েছে, কালা মানে বলা আর তাকাউওয়ালা মানে রচনা করে বলা, নিজের খেয়াল খুশি কথা বলা, মানে বাপ চেঞ্জ হলে অর্থ চেঞ্জ হয়ে যায়, কালা ইয়াকুলু মানে কথা বলা, আর তাকাউওয়ালা ইয়াতাকাউওয়ালু তাফাউল থেকে তার মানে হচ্ছে হ্যাঁ মন গড়া কথা বলা, নিজের রচনা করে মন গড়া কথা বলা। আমি ইয়াকুলু না তাকাউওয়ালাহ বাল্লা ইউমিনু, বরং এরা ঈমান নিয়ে আসে না, বিশ্বাস করে না এরা। যদি কোরআনকে বিশ্বাস না করে আল্লাহর কিতাব বলে, আল্লাহ পাকের আসমানি সিলেবাস বলে, তাহলে তারা নিয়ে আসুক এইরকম একটি বাণী হাদিস। আল্লাহ কোরআনকে কি বলেন এখানে, আমাদের ধর্মই ঠিক আছে, পুতুল পূজার ধর্ম, প্রতিমা পূজার ধর্মই ঠিক আছে, আম খলিকু মিন গায়রি শাইইন, নাকি তাদেরকে সৃষ্টি করা হয়েছে এমনিতে বিনা কিছুতে, মানে এমনিতে সৃষ্টি হয়ে গেছে, আম খলিকু মিন গায়রি শাইইন, আল্লাহ পাক সৃষ্টি করেননি, এমনিতেই হয়ে গেছে, যেমন নাস্তিকরা বলে প্রাকৃতিক, সব প্রাকৃতিক, আমরা প্রাকৃতিক ভাবে সৃষ্টি হয়েছি, আর এসব দুর্যোগ হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ, না আল্লাহর আজাব না কিছু, কোনো কিছু বিশ্বাস করে না। কেউ যদি মারা গেল প্রাকৃতিক ভাবে মারা গেল, আর কেউ দুনিয়াতে আসলো প্রাকৃতিক ভাবে আসলো, এই যে প্রাকৃতিক প্রাকৃতিক বলে, আল্লাহ বলছেন আম খলিকু মিন গায়রি শাইইন, এ মানব জাতি কি সৃষ্টি হয়েছে বিনা কিছুতে প্রাকৃতিক ভাবে, আমহুমুল খালেকুন, না তারা নিজেরা নিজেকে সৃষ্টি করেছে। কেউ বলবে না আমরা নিজেদেরকে সৃষ্টি করেছি, বা আমাদেরকে আমাদের রাজারা শাসকরা সৃষ্টি করেছে, রাষ্ট্রপতি সৃষ্টি করেছে, হ্যাঁ বৈজ্ঞানিক সৃষ্টি করেছে, না একমাত্র আল্লাহ পাক সৃষ্টি করেছেন, বিনা কিছুতে প্রাকৃতিক সৃষ্টি হয়ে যায়নি, আর তারা নিজেরা নিজেদেরকেও পয়দা করেনি, আম খালাকুস সামাওয়াতি ওয়াল আরদ, নাকি তারা আসমান জমিন সৃষ্টি করেছে, বাল্লা ইউকিনুন, বরং তারা বিশ্বাসী নয় অবিশ্বাসী, তারা ইয়াকিন করে না তারা, আম ইনদাহুম খাযায়েনু রাব্বিকা, হে নবী নাকি তাদের কাছে তোমার রবের ধনভাণ্ডার রয়েছে, আল্লাহ পাকের ধনভাণ্ডার তাদের কাছে রয়েছে, আম হুমুল মুসাইতিরুন, নাকি তারা নিয়ন্ত্রক, সবকিছু নিয়ন্ত্রক, যে যা ইচ্ছা তাই করব, যেমন বলবো তাই হবে, এমনটা কি না, এক ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। তারপর আল্লাহ পাক ইরশাদ করেছেন কাফেরদের কথা, আমলাহুম সুল্লামু ইয়াসতামিউনা ফি, তাদের কাছে কোনো সিঁড়ি আছে কি, সিঁড়ি আছে আসমানে যাওয়ার, ইয়াসতামিউনা ফি, যে এখানে এসে শুনবে, আসমানে চলে যাবো সিঁড়ি দিয়ে, সিঁড়ি বয়ে, আর তারপরে সেখানে গিয়ে শুনবো, ফালিয়াতে মুস্তামিউন বিসুলতানি মুবিন, তাদের কেউ শোনার মতো যদি ক্ষমতা রাখে, যে আসমানে গিয়ে আমরা শুনে নেব যে মোহাম্মদ ঠিক বলছে না ভুল বলছে, কোরআন আসলে কি আল্লাহর কিতাব না তার মন গড়া রচনা, তাদের যে শ্রবণকারী সে নিয়ে আসুক বেসুলতানি মুবিন কোন সুস্পষ্ট দলিল প্রমাণ, যে আল্লাহর কাছে আসমানে চলে যেতে পেরেছি, আর সেখানে আমরা শুনতে পেরেছি যে মোহাম্মদ ঠিক কথা বলছে না, বরং সে নিজের মন গড়া কথা বলছে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলছেন আমলাহুল বানাত ওয়া লাকুমুল বানুন, কাফেররা আর একটি কথা বলতো, কি বলতো, যে আল্লাহর মেয়ে আছে আর আমাদের, আমরা ছেলে চাই, কাফেররা মেয়েকে কি করতো, দাফন করে দিত, তাই না, জীবন্ত দাফন করে দিত, তার মেয়ে চাইতো না, কোন সময় মেয়ে পছন্দ করতো না, আর মেয়ে হয়ে গেলে মুখ তাদের কালো হয়ে যেত, ওয়াইদা বুশির আহাদুম বিল উনসা জাল্লা ওয়াজহু মুসওয়াদ্দা, কাফের সমাজ আরবের যার কাফের মুশরিকরা ছিল, আল্লাহ বলছেন তাদের যদি কাউকে সুসংবাদ দেওয়া হয়তো বিদেশে গেছে, আর বিদেশ থেকে রাস্তা এখন বাড়ি পৌঁছেছে, গ্রামের বাইরে কেউ বলে দিল যে তোমার বাড়িতে মেয়ে সন্তান হয়েছে, ওয়াইদা বুশির আহাদুম বিল উনসা জাল্লা ওয়াজহু মুসওয়াদ্দা, চেহারা একবারে কালো হয়ে যেত, ওহ কাজিম, কোথায় যে মুখ লুকাবে, কোথায় যে আত্মগোপন করবে, আর দিশেহারা হয়ে যেত, এতওয়ারা মিনাল কওমিন সুয়ে মাবুশশিরাবি, খুব খারাপ সংবাদ আমার কাছে এসে, কি সংবাদ আপুলে, আয় রে আয়, কি আমাকে শ্বশুর বলবে, শ্বশুর হওয়া বড় লজ্জার কাজ ছিল, এক এই জন্য তারা মেয়ে পছন্দ করতো না, কাকে মেয়ে দেবো নিজে মানুষ করে, যা বড় আইবের ব্যাপার, দোষের ব্যাপার এটা। আর একটা হচ্ছে যে আরবদের গোত্রীয় নেতৃত্ব ছিল, এক গোত্রের আর এক গোত্রের সাথে লড়াই লেগে থাকতো, মেয়ে দিয়ে হবে কি, মেয়ে তো অস্ত্র ধরতে পারবে না, এ তো তলোয়ার ধরতে পারবে না, এ তো লড়াই করতে পারবে না, লাঠি হাতে দিয়ে লাভ নেই, সুতরাং মেয়ে রেখে লাভ নেই, মানুষ করে কি হবে, এই দুইটি কারণে তারা মেয়েদেরকে জীবন্ত দাফন করে দিত। আল্লাহ পাক বলছেন যে মেয়ে, আল্লাহর ক্ষেত্রে তো তোমরা মেয়ে সাব্যস্ত করলে, কি বলতো তারা, আল মালায়েকা তো বানাতুল্লাহ, ফেরেশতারা আল্লাহর মেয়ে, আল্লাহ পাকের মেয়ে ফেরেশতারা, মেয়ে সাব্যস্ত করে আল্লাহর জন্য, অথচ আল্লাহ পাক সর্বশক্তিমান, যদি নিতেই হয় তো আল্লাহ ছেলেও নিতেন মেয়েও নিতেন, শুধু আল্লাহর জন্য মেয়ে সাব্যস্ত করলে, আর তোমরা আবার মেয়ে পছন্দ করো না, নিজের জন্য যেটা পছন্দ করো না সেটা আল্লাহর জন্য কি করে তোমরা পছন্দ করে নির্বাচন করলে, আশ্চর্য কথা। আল্লাহ বলছেন আমলাহুল বানাত ওয়ালাকুল বানুন, নাকি আল্লাহ পাকের জন্য তো শুধু মেয়ে, ওয়ালাকুল বানুন, আর তোমাদের জন্য শুধু ছেলে সন্তান, আমতাস আলহম আজরা, হে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নাকি তাদের কাছে তুমি পারিশ্রমিক চাইছো, দেখো তোমাকে ইসলামের দাওয়াত দেব, তোমাকে ইসলাম শেখাবো, কিন্তু 10 টাকা করে দিতে হবে, কখনো বলেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কখনো বেতন চাওয়া হয়েছে, একসঙ্গে বিদ্যার্থীরা বলে যে ইসলামী সেন্টার, ইসলামী সেন্টার, তো ওরা পয়সা দিয়ে সব কাজ করে। আরে ভাই ফিরি আসছেন, ফিরি শিখছেন, আবার খাওয়া দাওয়া দেওয়া হচ্ছে, আর মাঝে মধ্যে আমরা চেষ্টা করছি প্রাইজ দেওয়ার। কোন লোক আছে যার কাছে 10 টাকা চাওয়া হয়েছে? আছে কেউ? তারপর এক শ্রেণীর বিদাতপন্থীরা বিভ্রান্ত করে মানুষকে, আমরা ফিরি ফিরি যেতে পারি, আর এরা তো না না না বেতন ভুক্ত, আপনার কাছে কে পয়সা দিয়েছে? কোনোদিন পারিশ্রমিক চাওয়া হয়েছে আপনার? আপনার কোথায় 5,000, 7,000, 10,000 কিলোমিটার থেকে ফিলিপাইন থেকে এসে আছেন, আর এসে আছেন বাংলাদেশ থেকে, কোথায় ভারত থেকে, পাকিস্তান থেকে, আর আপনার কাছে আর কি আশা রাখে এদেশের মানুষরা? ও তবু আপনাদের জন্য লক্ষ লক্ষ রিয়াল খরচ করছে কি জন্য? কোনখানে আপনার কাছে পারিশ্রমিক চেয়েছে কে? না কর্মকর্তারা চেয়েছে, না যারা দাওয়াতি কাজ করে তারা চেয়েছে, না এখানে যারা আসে তারা চেয়েছে, কি চেয়েছে আপনার কাছে পয়সা? এখানে আসলে কিছু দিতে হবে। আল্লাহ পাক বলছেন যে হে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমতা সালহম আজরান, তাদের কাছে কিন্তু পারিশ্রমিক চাইছো, দেখো ইসলাম শেখাবো, ইমানের দাওয়াত দেব, তোমাদেরকে ভালো কথা বলবো, কিন্তু তোমাদের কাছে কিছু পয়সা চাই। ফাহম মিন মাগরামি মুসকালুন, সুতরাং এই ঋণে তারা ভারাক্রান্ত হয়ে পড়েছে, এমন ঋণ হয়ে গেছে তোমার দাবি দোবাই পারিশ্রমিক চাওয়াই যে বড় ভারী হয়ে গেছে তাদের কাঁধে। এমন থাকি তাও তো নয়, এক পয়সাও তো তুমি চাওনি কখনো। আমি ইউরিদু না কাইদান, নাকি তারা ষড়যন্ত্র করে থাকে, চক্রান্ত করে। কাইদ মানে হচ্ছে ষড়যন্ত্র বা চক্রান্ত, আসলে এরা চক্রান্ত করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, মুসলিমদের বিরুদ্ধে। এটা হচ্ছে কাফেরদের চরিত্র, মুশরিক পৌত্তলিকদের চরিত্র। যারা কুফুরি করে হুমুল মাকিদুন, তারাই চক্রান্তের শিকার হয়, ইসলামের বিরুদ্ধে চক্রান্ত করে, কোরআনের বিরুদ্ধে চক্রান্ত করে, আসমানি সিলেবাসের বিরুদ্ধে চক্রান্ত করে। কেউ ক্ষতি করতে পারবে না, বরং যারা চক্রান্ত করতে যাবে তারাই চক্রান্তর জালে ফাঁসবে, ইনশাআল্লাহ তাআলা, মনে রাখবেন ইনশাআল্লাহ তাআলা। সুতরাং যারাই আল্লাহর দিনের শত্রুতা করবে, আল্লাহ পাকের শত্রুতা করবে, আল্লাহ পাকের রাসূলের শত্রুতা করবে, কোরআনে কারীমের শত্রুতা করবে, কোরআনের আইনকে দূরে সরিয়ে দিতে চাইবে, তারাই ষড়যন্ত্রের শিকার হবে এবং তারাই নিজের গর্ত নিজেই খনন করবে। ফার্সিতে একটি প্রবাদ আছে, চাহ কানরা চাহদার পেশ। ছোটকালে ফার্সি পড়েছিলাম আমার মাদ্রাসায়, ফার্সি পড়তো এটার কালে। চাহ কানরা, চাহ মানে হচ্ছে কুয়া, যে নিজে কুয়া খনন করে, খোদাই করে, কার জন্য? অন্যের জন্য। সে সেই কূপে, সেই কুয়ায় নিজেই আছাড় খেয়ে পড়ে। ফাল্লাযীনা কাফারু হুমুল মাকিদুন, আল্লাহ কোরআনে বলেছেন যারা কাফের তারাই চক্রান্তের শিকার হবে, সেই ফাঁদে গিয়ে পড়বে। আমলাহুম ইলাহুন গাইরুল্লাহ, নাকি তাদের জন্য আল্লাহ ছাড়া কোনো মাবুদ রয়েছে? আল্লাহ ছাড়া কোনো মাবুদ আছে? আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য আছে? সত্যিকার অর্থে মাবুদ একমাত্র তিনি, যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন, যিনি আসমান জীবন আসমান জমিন ধারণ করেন, যিনি আমাদেরকে প্রাণ দান করেছেন, যিনি আমাদের হায়াত মৌতের মালিক, যিনি আমাদের রিজিক দাতা। ইন্নাল্লাহু ওয়ারাজ্জাকুজুল কুওয়াতিল মতিন, একমাত্র রিজিক দাতা আল্লাহ পাক রব্বুল আলামিন, একমাত্র রোগের আরোগ্য দাতা আল্লাহ পাক রব্বুল আলামিন। সুতরাং ইবাদত একমাত্র তার জন্য। সুবহানাল্লাহ আম্মা ইউশরিকুন, তারা যে শিরিক করে থাকে এই শিরিক থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন পুত পবিত্র। সুবহানাল্লাহ, আল্লাহ পাকের তাসবিহ ঘোষণা করি, তাসবিহ পাঠ করি, পবিত্রতা পেশ করি। আম্মা ইউশরিকুন, এই কাফেরদের শিরক হতে যে আল্লাহ পাক অতি পবিত্র। ওয়াইন ইয়ারাউ কিসসাম মিনাস সামাই সাকিতা, এই কাফেরদের অবস্থা এমন হয়েছে তাদের সীমা লঙ্ঘনের কারণে যে তারা যদি আসমান থেকে কোনো খণ্ড নিক্ষিপ্ত হতে দেখে, পড়তে দেখে। ওয়াইন ইয়ারাউ কিসসান মানে টুকরো, কোন খণ্ড আসমান থেকে পড়তে যাচ্ছে, কোন কিছু পড়তে যাচ্ছে। সাকেতান, সাকাতাস কত মানে পড়ে যাওয়া, নিক্ষিপ্ত হওয়া। একুল, তারপরে আল্লাহ পাকের আযাব বলবে না? এই যে সুনামি হয়ে গেল, আল্লাহ পাকের আযাব বলছে? প্রাকৃতিক দুর্যোগ। ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, ভারত, বিশাল যে সুনামি হইল তার আগে আল্লাহ পাকের আযাব বলছে? মানুষকে যে ধুয়ে মুছে সাফ করে নিয়ে চলে গেল অসহায় অবস্থায় মানুষ, আল্লাহ পাকের আযাব বলছে না? এই হচ্ছে কাফেরদের চরিত্র, অবিশ্বাসীদের চরিত্র। আল্লাহ বিশ্বাসী নয়, পরকালে বিশ্বাসী নয়, আল্লাহ পাকের ওয়াদাই বিশ্বাসী নয়, কোরআনে কারিমে যারা অবিশ্বাসী বিশ্বাসী নয় তাদের অবস্থা এরকম। ওয়াইয়ারাউ কিসসাম মিনাস সামাই সাকিতা, আকাশ থেকে যদি কোনো খণ্ড নিক্ষেপ হইতে দেখে, একুলো তারপরেও তারা বলে সাহাবুন মারকুম, এটা হচ্ছে থাকে থাকে, মারকুম রাকামায়ারকুম মানে থাক থাক হয়ে যাওয়া, বা পুঞ্জীভূত বলতে পারেন আরো সুন্দর ভাষায় পুঞ্জীভূত মেঘমালা। এই মেঘ গো, এগুলো মেঘ, আল্লাহর আযাব আসছে আর কি বলছে মেঘ, এগুলো মেঘ, এই যে থাক থাক দিয়ে আছে আসমানে দেখতে পাচ্ছি, এগুলি হচ্ছে মেঘ, আসলে মেঘমালা। এগুলি আল্লাহ পাকের আযাবকে এরা মেঘ মনে করে। প্রাচীন যুগে আদ সম্প্রদায় এই কথাই বলেছিল, যখন তারা দেখেছিল আল্লাহ পাকের আজাব, তখন বলেছিল হাজা আরিদুল মুমতিরুনা, এ তো বাদল, এ তো মেঘমালা, মুমতিরুনা, কিছুক্ষণের মধ্যে বৃষ্টি হবে, আর খুব খুশি। বৃষ্টি হলে আরব দেশের মানুষ যেমন খুশি হয় প্রাচীন যুগ থেকে, পানি, পানির অভাব স্বাভাবিক, আর পানির অভাবে যদি পানি হয় তাহলে কত খুশি চাষিরা আমাদের দেশে। তখন প্রথম বৃষ্টি হয় এই বৈশাখ জ্যৈষ্ঠ মাসে, কত যে খুশি হয় চাষিরা, চাষাবাদ করতে পারবে, এখন সিজন হয়েছে তাদের। ওই রকমই এই কাফেররা প্রাকৃতিক দুর্যোগ আল্লাহর আজাবকে বলে, আল্লাহর আজাবকে আজাব বলে বিশ্বাস করে না। ইয়াকুলু সাহাবু মারকুম ফাজারহুম, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাদেরকে ছেড়ে দাও। কাজেই তাদেরকে কি করো, উপেক্ষা করো, ছেড়ে দাও। ছেড়ে দাও মানে এই না যে দাওয়াত দিও না, অর্থাৎ তাদের সাথে বাদ অনুবাদ করিও না, বরং তাদেরকে দাওয়াত দিতে থাকো উত্তম পন্থায়, যে যা শুনছে শুনুক, আর না হলে শিগগির আমার কাছে তাদেরকে আসতে হবে আল্লাহ পাকের আযাব আসবে। হাত্তা ইউলাকু ইয়াউমাহুমুল্লাযী ফীহি ইউসআকুন, শেষ পর্যন্ত যে দুনিয়ায় থেকেই গেল, ষাট বছর সত্তর বছর থেকেই গেল, আল্লাহ পাকের আযাব আসলো না। এক তো আল্লাহ পাকের আযাব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক বললেন যে উপেক্ষা করো, এদেরকে আপাতত ছেড়ে দাও, তারপরে দুনিয়াতে অনেককে শাস্তি দিলেন। বদরে সত্তর জন হত্যা হইল, আবু জাহাল আর বড় বড় নেতারা, উতবা সাইবা রাবিয়া, আর এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বহু শাস্তিতে মক্কা বিজয় পর্যন্ত তাদের কাফের নেতারা সব শেষ হয়ে গেল। আর তা যদি নাও হয়, বেঁচেও থাকে ষাট সত্তর বছর, শেষখানে আল্লাহর সাথে সাক্ষাৎ করতেই হবে। তাই বলছেন তাদেরকে উপেক্ষা করো, হাত্তা ইউলাকু ইয়াউমাহুম, এমনকি তারা সেই দিনের সম্মুখীন হোক, আল্লাযী ফীহি ইউসআকুন, যেই দিন তাদের উপর বজ্রাঘাত হবে, ইউসআকুন বজ্রাঘাত হবে, আল্লাহ পাকের আযাবের বজ্রাঘাত হবে, যেই দিন তারা বেহুশ হয়ে পড়বে, তখন সিংহায় ফুৎকার দেওয়া হবে আর আল্লাহর দরবারে হাজির হইতে হবে, সেদিন যেন তাদের উপর বজ্রাঘাত হয়েছে, এইরকম হয়ে যাবে তাদের অবস্থা, কঠিন অবস্থার সম্মুখীন তারা হবে। ইয়াউমা লা ইয়ুগনি আনহুম কাইদুহুম শাইআ, সেই কিয়ামতের দিনে তাদের ষড়যন্ত্র, তাদের চক্রান্ত কোনো কাজে আসবে না। এ দুনিয়ার চক্রান্ত করেছিলে ভালো মানুষদের বিরুদ্ধে, আম্বিয়া রসুলগণের বিরুদ্ধে, সাহাবাই কেরামদের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে চক্রান্ত করেছিল, ষড়যন্ত্র করেছিল, আল্লাহ প্রদত্ত দিনের বিরুদ্ধে চক্রান্ত করেছিল, কোনো কাজে আসবে না সেই দিন। ওয়ালা হুম ইয়ানসারুন, আর তারা সাহায্য প্রাপ্ত হবে না, তাদের কোনো সাহায্য করা হবে না। ওয়া ইন্না লিল্লাযীনা যালামু আযাবান দুনা যালিক, আর নিশ্চয় ওই সব লোকদের জন্য যারা জুলম অত্যাচার করেছে, গত কয়েক সপ্তাহ আগে জুলম সম্পর্কে বলেছিলাম, কত প্রকারের জুলম মনে আছে, জুলম কত প্রকার জোরে বলেন, তিন প্রকার, ঠিক না, তিন প্রকার জুলুম। এক হচ্ছে জুলুম হচ্ছে শিরকের জুলুম, কুফরির জুলুম, অস্বীকার করার জন্য আল্লাহ পাককে, বা শিরিক করা, বহুত্ববাদের জুলুম। আর এক জুলুম হচ্ছে মানুষের উপরে জুলুম, বান্দার বান্দার উপরে জুলুম, মানুষ মানুষের উপরে জুলুম করা, যে জুলুমকে আমরা জুলুম মনে করে থাকি। আরেক জুলুম হচ্ছে যে কোনো পাপ কর্ম করা, যে কোনো পাপ করা, নামাজ ছাড়া জুলুম, রোজা ছাড়া জুলুম, হজ ছাড়া জুলুম, যাকাত না দেওয়া জুলুম, এইভাবে মাতা পিতার সেবা না করা জুলুম, এ তো মানুষের হকের ক্ষেত্রে, আল্লাহর হকের ক্ষেত্রেও যে কোনো পাপ করা, অশ্লীল ছবি দেখা, জেনা করা, ব্যভিচার করা, খুন করা, যত গুনাহ আছে এবং যত ফরজ ওয়াজিব ছাড়া আছে, সবগুলি হচ্ছে জুলম। আল্লাহ পাক বলেছেন ওয়া ইন্না লিল্লাযীনা যালামু, নিশ্চয় ওই সব লোকেরা যারা জুলম করেছে তাদের জন্য কি রয়েছে, আযাবান দুনা যালিকা, আযাব রয়েছে এর পূর্বেই, অর্থাৎ কিয়ামতের যে কথা আল্লাহ বললেন, যেই দিন মানুষের বজ্রাঘাত যেন হবে, যেই দিন মানুষের সেই কিয়ামতে হিসাব নিকাশ হবে, তার আগেই দুনা যালিকা, মানুষের জন্য কি রয়েছে, জালেমদের জন্য আযাব রয়েছে। ওয়া ইন্না লিল্লাযীনা যালামু আযাবান দুনা যালিকা, নিশ্চয়ই জালেমদের জন্য আযাব রয়েছে, শাস্তি রয়েছে দুনা যালিকা এর পূর্বেই। এ কোন আযাব, এ হচ্ছে দুনিয়ার আযাব, এ হচ্ছে দুনিয়ার আযাব। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিষয়টিকে আরো অন্যান্য আয়াতেও উল্লেখ করেছেন, একটু বড় করে সূরা সাজদাতে আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়ালা নুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাল্লাহুম ইয়ারজিউন, অবশ্যই অবশ্যই তাদেরকে, ওয়ালা নুযীকান্নাহুম, আমি শাস্তি দেব, ওয়ালা নুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা, হালকা আযাব বা নিকটের আযাব, কাছের আযাব, দুনাল আযাবিল আকবার, মহাশাস্তির আগে। মহাশাস্তি হচ্ছে জাহান্নামের শাস্তি, মহাশাস্তি হচ্ছে কবর জীবনের শাস্তি, মতের পরে শাস্তি, মহাশাস্তি হচ্ছে বিচার দিবসের শাস্তি, জাহান্নামের শাস্তি, জান্নাত থেকে বঞ্চিত হওয়ার শাস্তি। এই বড় আযাবের আগে আমি আযাব দেব দুনিয়াতে, কি জন্য, এখনো ফিরার সুযোগ আছে, লা আল্লাহুম ইয়ারজিউন, যাতে করে তার আল্লাহর দিকে ফিরে আসে, মসজিদের দিকে ফিরে আসে, বেনামাজিরা তাওহীদে একত্রের দিকে ফিরে আসে, মুশরিক বহুত্ববাদীরা বিদাতিরা সুন্নতের দিকে ফিরে আসে, নবীর অনুসরণের দিকে ফিরে আসে। স্থলে এবং জলে বিপর্যয় সৃষ্টি হয়ে গেছে দুনিয়ায়। আজকে কত বিপর্যয় সৃষ্টি হয়েছে চিন্তা করুন আপনি। ডাকাতি, চিন্তায় অশান্তি, কোন রকমের শান্তি নেই। যাতে করে তারা ফিরে আসে। আল্লাহাক বলেছেন, আল্লাহাক যে দুনিয়াতে মানুষকে আজাব দিয়ে থাকেন, শাস্তি দিয়ে থাকেন, উদ্দেশ্য হচ্ছে সংশোধন করা, যে মানুষ সংশোধন করুক। তাহলে আপনার জীবনে যদি দেখেন অ্যাক্সিডেন্ট হলেও সংশোধন করেন, কোনো ঘাটতি অবশ্যই আছে, হয় ফরজ অজেবে ঘাটতি আছে, না হয় হারাম খাচ্ছেন হালাল খাওয়ার ক্ষেত্রে ঘাটতি আছে, আর না হলে পারিবারিক ক্ষেত্রে কোনো ঘাটতি আছে, বান্দার হকের ক্ষেত্রে ঘাটতি আছে, না আল্লাহর হকের ক্ষেত্রে ঘাটতি আছে, না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হকের ক্ষেত্রে ঘাটতি আছে, কোন ক্ষেত্রে ঘাটতি আছে আপনি চিন্তা করুন। আর ঘাটতিতে ভরা আমাদের জীবন। সুতরাং সংশোধনের সুযোগ রয়েছে দুনিয়াতে। দুনিয়াতে যদি এই রকমের কোনো শাস্তি আসে, তাহলে জ্ঞানী মানুষ সংশোধন করে থাকে। আল্লাহ পাক বলছেন যে দুনিয়াতে জালেমদের জন্য আজাব রয়েছে আখেরাতের আজাব ছাড়াও। ধাক্কা খেলো, টাকা হারিয়ে গেল, মোবাইল হারিয়ে গেল, তারপরে পাপে ডুবে আছে। তার স্ত্রী বেরিয়ে চলে গেল, তারপরে পাপে ডুবে আছে। তার মেয়ে বেরিয়ে চলে গেল, চরিত্রহীন, তারপরে পাপে ডুবে আছে। সংশোধন হলো না। কত রকমের যে বিপদ আপদ জীবনে আসছে। ছেলে খারাপ হয়ে গেল, ভাবছিলেন ছেলের নামার ভালো পড়াশোনা করুক, ছেলে বাটমার হয়ে গেল, স্কুলে গেল না, মাদ্রাসা গেল না, জাহেল মূর্খ হয়ে বসে আছে। আপনি এখান থেকে টাকা পাঠাতে না, বসে বসে খাচ্ছে, হয় না? কত লোকের হচ্ছে। অথচ আপনি নামাজি মানুষ, আপনার কোন দিকে ঘাটতি আছে? আল্লাহর হকের ক্ষেত্রে, না রাসূলের হকের ক্ষেত্রে, না বিদাতি কাজ করছেন সেই জন্য, শিরিক করছেন সেই জন্য, না আপনি নামাজ ফরজ ওয়াজিব আদায় করছেন না সেই জন্য, না আপনার কোনো হারাম খাওয়া আছে, হারাম খাওয়াচ্ছে ওই ছেলে মেয়েকে সেই জন্য। আপনি সংশোধন করেন, আপনি আত্মপর্যালোচনা করেন, আপনার মহাসভাকে নিজের হিসাব নিজেই করেন। হাসিবু কাবল আন তুহাসাবু, আল্লাহর দরবারে হিসাব হওয়ার আগেই নিজেই হিসাব করেন, তাহলে সংশোধন হয়ে যেতে পারবেন। আপনি যদি সৎ হয়ে যান, আপনি যদি হালাল রিজিক খান, আল্লাহ পাক আপনাকে নেক সন্তান অবশ্যই দেবেন, আপনাকে বিপদ আপদ থেকে আল্লাহ পাক রক্ষা করবেন। তাই আল্লাহ পাক বলছেন, ওয়ালাকিন আকসারুহুম লা ইয়ালামুন, অধিকাংশ লোক বুঝে না। আজাব আসলো কিন্তু বুঝে না। প্রাকৃতিক দুর্যোগ, সব প্রাকৃতিক ব্যাপার স্যাপার। আল্লাহাক তারপরে শেষখানে বলছেন, ওয়াসবির লি হুকমি রব্বিকে, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার রবের ফয়সালার উদ্দেশ্যে ধৈর্য ধারণ করে থাকো। দেখো আল্লাহ কি ফয়সালা করছে এই কাফেরদের সম্পর্কে, জালেমদের সম্পর্কে, পাপিষ্টদের সম্পর্কে, আল্লাহ দ্রোহীদের সম্পর্কে, আল্লাহ পাকের কি সিদ্ধান্ত ফয়সালা হচ্ছে, এর উদ্দেশ্যে আপনি ধৈর্য ধারণ করুন। ফাইন্নাকা বি আয়ুনিনা, হে নবী মুহাম্মদ, তুমি আমার চোখের সামনেই রয়েছো। আয়ুনিনা, আইনের বহু বচন, তাহলে এর দ্বারা কি বোঝা গেল? আকীদার কথা, আল্লাহ পাকের চক্ষু আছে। আর আমাদের দেশের বিদাতীদের আকীদা হচ্ছে, না না না, আল্লাহর কিছুই নেই, আল্লাহর কিছুই নেই, আল্লাহ নিরাকার, আল্লাহর হাতও নেই, আল্লাহর চক্ষু নেই, আল্লাহর চেহারাও নেই। অথচ আল্লাহ বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, এর মানে কি? বরকতময় সেই সত্তা যার হাতে বিয়াদিহিল মুলক, সার্বভৌমত্ব রয়েছে, সমস্ত কিছুর মালিকানা রয়েছে, বিয়াদিহিল মুলক। ওয়াবকা ওয়াজহু রাব্বিক, ওয়াজহুন মানে কি? ওয়াজহুন মানে চেহারা, আল্লাহ পাকের চেহারা আল্লাহর মতো, আল্লাহর হাত আল্লাহর মতো, আল্লাহর চক্ষু আল্লাহর মতো। কে বলছে যে আপনার মতো না অন্য কারো মতো? সাদৃশ্যতা নেই, সাদৃশ্যতা পোষণ করা হারাম, কারো সাথে তুলনা করা হারাম, কুফুরি, কিন্তু অস্বীকার করা তার চেয়ে বড় অপরাধ। আল্লাহ পাকের কিছুই নেই, আপনার সব কিছু আছে। আর এই ভুল আমাদের সমাজের জনসাধারণের নয়, আলেম সমাজ, বিদাতী আলেম সমাজের ভুল। আল্লাহ নিরাকার, আল্লাহ সর্বত্র বিরাজমান, আল্লাহ পাকের হাত মানে কুদরতি হাত, আল্লাহর হাত নেই, আল্লাহ পাকের চোখ মানে রক্ষণাবেক্ষণ, আল্লাহ পাকের চেহারা মানে সত্তা। অথচ ওয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, আল্লাহ পাকের চেহারা নেই, তিনি আল্লাহ পাক ওয়াজহুন বলেছেন। আল্লাহ পাক বলছেন, ফাইন্নাকা বি আয়না, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি আমার চোখের সামনেই রয়েছো, আমি তোমার দেখাশোনা করছি, তোমার চিন্তা কি? তুমি ধৈর্য ধারণ করো, তোমাকে আবু জাহল হত্যা করতে পারবে না, আর আবু লাহাবও পারবে না, কোনো শক্তি পারবে না। মক্কায় আয়াত নাযিল হচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করছেন কাফেরদের সামনে, বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছেন, আল্লাহ তো বলছেন নিশ্চয় দিচ্ছেন। আরেকটি আয়াত বলেছিলাম কয়েক সপ্তাহ আগে, আল্লাহ ইয়াসি মুকামিনান নাস, হে নবী আল্লাহ তোমার তো হেফাজত করবেন, আল্লাহ ইয়াসি মুকামিনান নাস, আল্লাহ তোমার হেফাজত করবেন, তোমাকে রক্ষা করবেন মানুষ থেকে, কোনো মানুষ তোমার ক্ষতি করতে পারবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে মারার চেষ্টা করা হয়েছে 100 উটের পুরস্কার, তারপরে সোর পাহাড়ের গুহায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 দিন ধরে আসেন, ঘোরাফেরা করছে, কিন্তু দেখার তৌফিক হচ্ছে না, কাফেরদেরকে দেখতে পাচ্ছে না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে পেলে ছেড়ে দিত 100 উটের পুরস্কার, যেমন তেমন কথা নাকি। তো শেষ হয়ে যাচ্ছে, আল্লাহ পাক বলছেন ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা হিনা তাকুম, এবং তোমার রবের প্রশংসা বিজড়িত তাসবিহ করো, তোমার রবের প্রশংসা বিজড়িত তাসবিহ করো, হিনা তাকুম, যখন তুমি দণ্ডায়মান হবে, যখন তুমি দাঁড়াবে, এই দাঁড়ানো কোন দাঁড়ানো, নামাজে যখন দাঁড়াবে একটি তাকবীর। এই জন্য এই আয়াতের উপর আমল করে আল্লাহু আকবার বলার পরে সুবহানাক আল্লাহুম্মা ওয়াবিহামদিকা, আমল হইল না হইল না, সাব্বিহ বিহামদি রাব্বিকা, সুবহান আল্লাহ বললেন আর আলহামদুলিল্লাহ, সুবহানাক আল্লাহুম্মা ওয়াবিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা। দেখলেন প্রত্যেকটি বিষয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন আমল করে দেখেছেন, আমলগুলি করেছেন কিন্তু খবর নেই, কোরআন যেহেতু তাফসীর পড়ি না, কোরআন তাফসীর না, হাদিস মিলাই না। হিনা তাকুম, হিনা তাকুম ইলা সালাহ, নামাজের জন্য যখন দাঁড়াবে আল্লাহু আকবার বলবে, এই যে সুবহানাক পড়ুন, সুবহানাক আল্লাহু আকবার, যে সানা পড়া এই আয়াত দ্বারা প্রমাণিত হয়। আর এর বিকল্প আল্লাহু বাইদ বানিও আছে, ইন্নি ওয়াজাতু ওয়াজিয়াও আছে, যে কোনোটা পড়তে পারেন। হিনা তাকুমের একটি তাফসীর হলো, আরেকটি তাফসীর হিনা তাকুম মিনান নওম ইলা সালাহ, না মিনান নওম, যখন ঘুম থেকে দাঁড়াবে, ঘুম থেকে আমরা দাঁড়াই বিছানা থেকে উঠি, বিছানা থেকে যখন উঠবে, ঘুম থেকে উঠবে, তখন তসবি পাঠ করবে আল্লাহর প্রশংসা বিজড়িত, সুতরাং সেই সময় তসবি, তাহলে আল্লাহ পাকের প্রশংসা শেখানো হয়েছে, আলহামদুলিল্লাহিল্লাযী আহয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এছাড়াও যখন ঘুম থেকে উঠলেন আর তসবি তাহলিল করেন, আল্লাহ পাকের জিকির আজকার করেন, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করেন, আল্লাহ গো এই রাতে কত লোক মারা গেল কিন্তু আল্লাহ তুমি আমাকে আবার উঠালে, আল্লাহ আমাকে আরো সময় দিলে, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের তসবি বলুন। হিনা তাকুম মিনান নওম, দুটি তফসির হলো। তৃতীয় তফসির, হিনা তাকুম মিনাল মজলিস, যখন মজলিস থেকে বরখাস্ত করবে, মজলিস থেকে উঠবে। এই আয়াতের তফসিরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া রয়েছে কাফফারাতুল মজলিসের। মজলিসে অনেক কথাই হলো, দিনের কথা, দুনিয়ার কথা, মেলা কথা হইলো, শেষখানে পড়েন কি দোয়া, কে বলতে পারেন মজলিসের কাফফারাত দোয়া বলতে দেন এখানে? হ্যাঁ, সুবহানাক আল্লাহু ওয়া হামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। দেখেন সুবহানাকা বললেন ওয়া বিহামদিকা, ওয়াসাব্বি বিহামদি রাব্বিকা হিনা তাকুম, যখন মজলিস থেকে উঠবে। সুতরাং এই যে মজলিস থেকে উঠবেন, এখন খাওয়া দাওয়া করে আপনারা যাবেন, বা বক্তব্য শুনে যখন যাবেন, যে কোনো মজলিসে বসলেন, কিছু গল্প গুজবের জন্য বসলেন, কিছু ব্যবসা বাণিজ্যের আলাপ আলোচনার জন্য কারোর সাথে দুইজন বসলেন বা তার বেশি কিছু লোক বসলেন, যখনই মজলিস থেকে উঠবেন, মজলিস বরখাস্ত করবেন, পড়বেন সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওই মজলিসে যত গুনাহ হয়েছে তার কাফফারা হয়ে যাবে, গুনাহ মোচন হয়ে যাবে এই তাসবিহ পড়লে, আমল করবেন। আল্লাহ পাক তাই বলেছেন এখানে, ওয়া মিনাল লাইলি ফাসাব্বিহু, আর রাতের অংশে আল্লাহ পাকের তাসবিহ পাঠ করো, মানে তাহাজ্জুদ পড়ো। এখানে তাসবিহ মানে হচ্ছে তাহাজ্জুদ পড়ো। নবীকে আল্লাহ বিশেষ করে সম্বোধন করে বলছেন প্রত্যক্ষভাবে ডাইরেক্ট, আর পরোক্ষভাবে সমস্ত উম্মতকে বলা হয়েছে যে আল্লাহর নৈকট্য যদি লাভ করতে হয়, আল্লাহ পাকে নিকটবর্তী হতে হয়, আল্লাহ পাকে যদি সান্নিধ্য লাভ করতে হয়, তাহলে আল্লাহ পাকে রাতের অংশে নির্জনে আল্লাহর সাথে যোগাযোগ করা, নির্জনে আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করার চেষ্টা করো। কারণ নির্জনে যার সম্পর্ক আছে সে সব কথাই বলতে পারে না, পারে না? দেখেন সবার সামনে যদি বিশিষ্ট কোনো ব্যক্তির সাথে দেখা করেন, সব কথা বলতে পারবেন না খুলে, আপনার পারিবারিক কথা বলতে লজ্জা করছেন আপনি, তাই না? পার্সোনাল কিছু কথা আছে, আপনার চারিত্রিক কিছু কথা আছে, আপনার ভুল ভ্রান্তি আছে, সবার সামনে বলতে পারছেন, কিন্তু নির্জনে বলতে পারবেন না আমার এই সমস্যা আছে। আল্লাহ পাকের সামনে নির্জনে আপনি দেখা করেন, তা হচ্ছে তাহাজ্জুদের সময়, ভোর রাত্রের সময়, শেষ তৃতীয় অংশ রাত্রির, অমিনাল লাইলি ফাসাব্বিহু ওয়া ইদবারান নুজুম, আর তারকাগুলি যখন অস্তমিত হতে যায় তখন আল্লাহ পাকের তাসবিহ পাঠ করো, অর্থাৎ ফজরের নামাজ পড়ো। তারকা অস্তমিত হয়ে যাচ্ছে, ফজর হতে যাচ্ছে, এখন ফজরের নামাজ পড়ো। আল্লাহ পাক ইদবারান নুজুম বলে তাহলে ফজরের নামাজের দিকে ইঙ্গিত করেছেন। আল্লাহ পাক যেন আমাদেরকে ফজরের নামাজের হেফাজত করার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদেরকে পাঁচ ওয়াক্ত সালাতের হেফাজতের তৌফিক যেন দান করেন। আল্লাহ পাক আমাদের দিনী ভাইদেরকে, মুসলিম ভাই বোনদেরকে তাহাজ্জুদ নামাজ আদায় করার যেন তৌফিক দান করেন। আল্লাহ আমাদের ইমানকে যেন মজবুত করে দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামু আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এক ভাই জিজ্ঞাসা করেছেন যে আমার স্ত্রী আমার বিদেশে থাকা চায় না, প্রবাসে থাকা চায় না, এখন বারবার আমি টাকার লোভে চলে আসি, তো আমার এই আশা কি গোনা হবে? যদি আসতে হয় আপনাকে, তাহলে আপনার স্ত্রীর সম্মতি নিয়ে আসতে হবে। চার মাসের বেশি কোথাও যদি থাকেন তাহলে স্ত্রীর অনুমতি নিয়ে থাকতে হবে। স্ত্রী যদি অনুমতি দেয় তাহলে বিদেশ আসবেন, আর যদি অনুমতি না দেয় তাহলে দেশে ফিরে যাবেন। যদি একান্তই আপনার প্রয়োজন হয় আর্থিক সচ্ছলতার জন্য, সচ্ছলতা মানে একবারে কোটিপতি লাখপতি হইতে হবে জরুরি নয়, মোটামুটি একটা কিছু ব্যবসা করে খাবেন দেশে, সেই জন্য কিছু করা দরকার, অথবা ঋণী হয়ে আছেন, ঋণ মুক্ত হইতে হবে, তাহলে স্ত্রীকে বুঝিয়ে নেন ব্যাপারটা। ছেলে মেয়েদের মানুষ করতে হবে, কোনো একটা কিছু করতে পারিনি, যা খরচ করে গেলাম তাই তো উঠাইতে পারিনি বা উঠিয়েছি, কিন্তু এখন একটা কিছু দু চার পাঁচ লাখ টাকা হইলে দেশে এসে কিছু করতে পারবো, এইরকম বলে স্ত্রীকে যদি বুঝিয়ে নিয়ে সমঝোতার মাধ্যমে বিদেশে থাকেন কোনো অসুবিধা নেই। কিন্তু স্ত্রীকে অসন্তুষ্ট করে রাজি নেই তারপরে দুই দুই বছর থাকছেন, এটা শরীয়তে জায়েজ নাই। স্ত্রী যদি রাজি না থাকে আর বিদেশে যদি থাকেন তার বিনা অনুমতিতে, আর গুনাহগার যদি স্ত্রী হয় তাহলে আপনি তার বোঝা উঠাবেন, গুনাহগার আপনি হবেন। এখানে তো ইসলামিক শাসন ব্যবস্থা নেই, প্রশ্ন কেউ যদি অবিবাহিত পুরুষ ব্যবচারে লিপ্ত হয় বা করে, ইমান আমার জন্য করণীয়? কোন অবিবাহিত ব্যক্তি যদি জেনায় লিপ্ত হয় তাহলে তার সংশোধনের জন্য ইমান, মানে সংশোধনের জন্য। হ্যাঁ, ইসলামী শাসন থাকলে তো সরকার শাস্তি, সরকার শাস্তি কখন দিবে? যখন আপনি সরকার কাছে গিয়ে বলবেন আমার দ্বারা জেনা হয়েছে, এমন লোক আছে আজকাল। সাহাবায়ে কেরামের যুগে মাইজিন মালিক বলেছেন যে রাসূল আল্লাহ আমাকে পাক করে নেন, পা থেকে কি এখন পাওয়া মুশকিল, একটু কমজোরি না, শুধু পাপকে লুকিয়ে রেখেছেন, নিজে সাধু খুব ভালো মানুষ আর সবাই পাপ। আজকালকার অধিকাংশ মানুষের অবস্থা যে আমি ভালো আর বাকি দুনিয়াই খারাপ, এই হল অবস্থা। তো যাই হোক, যেখানে ইসলামী আইনের বাস্তবায়ন নাই সেখানে সংশোধনের জন্য, প্রথম কথা ব্যক্তি জীবনের সংশোধন, জেনার সংশোধন নিজে আপনি আল্লাহ পাকের কাছে খালেস অন্তর থেকে তওবা করেন, খালেস অন্তর থেকে তওবা করেন, এবং এই তওবার লক্ষণ আপনার জীবনে যেন সৎ আমলের মাধ্যমে দেখা যায়, পাপ থেকে বেঁচে থাকার মাধ্যমে দেখা যায়, আপনার পাপের কাছেও যান না এইভাবে দেখা যায়। এখন জেনা করেছেন আবার অন্য মহিলাদের সাথে যুবতীদের সাথে গল্প করেন আপনি, তাহলে আপনি তবেই করেন, যতই মুখে বলেন আপনি মন্ত্র করেছেন তওবা করেননি আপনি। তওবা মানে হচ্ছে শর্ত গুলিকে সামনে রেখে তওবা করা, গুনাহ ছেড়ে দেওয়া, গুনাহ ছেড়ে দেওয়া, গুনাহর উপর অনুতপ্ত হওয়া, আর আগামীর জন্য প্রতিজ্ঞা করা যে আমি গুনাহর কাছে যাব না, গুনাহর কাছে যাব না। এই তিনটি শর্ত হচ্ছে তওবার ক্ষেত্রে, আর মানুষের হক হইলে তার হক পৌঁছে দেওয়া, কারো টাকা পয়সা মেরে খেয়েছেন সেটা দিয়ে দেওয়া, এই চারটি শর্তের সাথে তওবা কবুল হবে। আর তারপরে নেক আমল হবে, আপনি এখনো বেনামাজি জেনাকারি, তাহলে আপনি কি তওবা করেছেন? কখনো তওবা করেননি, মিথ্যুক আপনি। সুতরাং তওবা যদি করে থাকেন তাহলে আল্লাহর কাছে কাঁদা কাঁদা করেন, ফরজ আগে আদায় করেন, আল্লাহ পাকের ফরজ ডিউটি যেটা সেটা আদায় করেন, আল্লাহ পাকের হক আদায় করেন, তারপরে আল্লাহ পাক আপনার তওবার উপর অটল থাকার তৌফিক দেবেন। আর বাকি শাস্তি পেতেই হবে, দণ্ডবিধান জরুরি নাই, দণ্ডবিধান দেবে সরকার, সরকার যদি জানতে পারে তাহলে দণ্ডবিধান দেবে, আর যদি জানতে না পারে আর কাউকে নাও জানান, আপনি আল্লাহর কাছে খালেস অন্তর থেকে তওবা করেন, আল্লাহ ইনশাআল্লাহ মাফ করবে, ইনশাআল্লাহ আল্লাহ পাক করবে। হ্যাঁ, শরীয়তের বিধান হচ্ছে যে কোনো মহিলা দূরের সফরে বিনা মাহরামে করবে না, অর্থাৎ এমন সাবালক পুরুষ মাহরাম, মহিলা কোনোদিন মাহরাম হতে পারেন না, আর নাবালক কোনোদিন মাহরাম হতে পারেন না, এমন পুরুষ যে হয়তো স্বামী অথবা স্থায়ীভাবে তার সাথে বিবাহ শাদী হারাম, একে বলা হয় মাহারাম শরীয়তের ভাষায়। মাহারাম ছাড়া কোনো মহিলা সফর করতে পারে না, এটা হচ্ছে শরীয়তের বিধান। আর যদি সফর করে গুনাহগার হবে, এই জন্য যে আল্লাহ পাক নারী জাতির হেফাজত করতে চেয়েছেন, একজন মহিলার সাথে যদি কোনো পুরুষ থাকে 18 বছরের 20 বছরের 30 বছরের, তাহলে কোনো শয়তান চরিত্রের মানুষ তার দিকে খারাপ নজরে তাকাতে পারবে না, গায়ে হাত দেওয়া তো দূরের কথা, খারাপ নজরে বাঁকা চোখে তাকাতেও পারবে না, লোভ লালসা করতে পারবে না। পক্ষান্তরে কোন মহিলাকে যদি একা সফর করতে থাকে তো অনেক চিন্তা ভাবনা করবে শয়তান প্রকৃতির লোকেরা, যদি কোনো সুযোগ পাওয়া যায় দেখি কোন হোটেলে যায়, কোথায় থাকে, গিয়ে কোথায় গিয়ে বসে, যেখানে বসবে সেখানে এসে পাশে ঘনিয়ে বসার চেষ্টা করবে, গল্প করার চেষ্টা করবে, হ্যাঁ কেমন আছেন, ভালো আছেন, হ্যাঁ যাবেন কোথায় আপনি, যদি কোনো সেবা লাগে আমি তৈরি আছি, এসব কথা এক শ্রেণীর শয়তান লোকেরা বলে থাকে, অন্তরে ব্যাধি আছে কিন্তু আপনার নিকটে মিষ্টি কথা দিয়ে আসে, এই জন্য যে অন্তরে যে ব্যাধি রয়েছে রোগের কিসের আপনার পাপের ব্যাধি, সেই পাপ করতে চাইছে, আপনার হিতাকাঙ্ক্ষী নয়, কখন আল্লাহ পাক হেফাজত করতে চেয়েছেন। যদি ওই মহিলার সাথে একজন পুরুষ থাকে, কখনো কেমন আছেন ভালো আছেন কোনো মহিলাকে বলা সাহস করবে না, যদি জিজ্ঞাসা করতে হয় পুরুষকে জিজ্ঞাসা করবে কেমন আছো তোমরা ভালো আছেন, আপনারা কেমন আছেন ভালো আছেন, কিন্তু মহিলাকে এসে বলবে কেমন আছেন ভালো আছেন, যাবেন বাবি কোথায়, এই কথা কখনো বলা সাহস করবে না। আল্লাহ পাক হেফাজতের জন্যই, নারীদের ইজ্জতের হেফাজতের জন্য, মান সম্মানের হেফাজতের জন্য, বরং নারীর বংশের মান সম্মান হেফাজতের জন্য, একজন মহিলা যদি ধর্ষিতা হয় তাহলে তার বংশ কি হবে, অপমানিত হবে, অপদস্থ হবে, তাদের মানহানি হবে। আল্লাহ পাক এইভাবে মানব জাতির হেফাজত করতে চেয়েছেন, সেই জন্য আল্লাহ পাক শর্ত লাগিয়েছেন যে কোনো মাহরাম ছাড়া কেউ সফর করবে না, সফর করলে গুনাহগার হবে, এমনকি নেকির সফর যেগুলি হজের সফর ওমরার সফর সেই সফরগুলিও মাহরাম ছাড়া করা যায় নাই, এটা হচ্ছে ঠিক। যদি কেউ সফর করে গুনাহগার হবে, যদিও হজ হয়ে যাবে ওমরা হয়ে যাবে কিন্তু গুনাহগার হবে না মাহরামে সফর করার জন্য। দোয়া করেন দূর থেকে, জরুরি নয় যে শেষ অবস্থায় আছে দেখতে হবে, এগুলো তো আবেগের কথা, দেখতে হবে না দেখেও দূর থেকে খালেস অন্তর থেকে দোয়া করেন, এই দোয়াই কাজে আসবে। ওই ব্যক্তির যে হয়তো মারা গেছে অথবা মৃত্যু মুখে রয়েছে তার কাজে আসবে, কিন্তু আপনি গুনাহ করে গেলেন হয়তো তার জন্য আর কোনো বালা মুসিবত আসলো, আল্লাহ না করে রাস্তায় অথবা সেখানে গিয়ে। মদিনা বিশ্ববিদ্যালয় থেকে তারেক, এই ব্যক্তির এই ফতোয়া দ্বারা ডেস্টিনির এই ব্যবসা হালাল বলা হচ্ছে, এই আলেমের দলিল কি সঠিক? ডেস্টিনের ব্যবসা সম্পর্কে বা এখানকার ডিএক্সচেঞ্জ যে ব্যবসা এই সম্পর্কে হাইয়াতু কিবারিল আলামা, সৌদি আরবের যে বড় আলামাদের যে যে একটা আছে পরিষদ আছে, তার ফতোয়া হচ্ছে যে হারাম, এটা জায়েজ নাই। সুতরাং কে কি ফতোয়া দিয়েছে, মদিনা ফারিক হইলেই যে ভুল হবে না, আমার ভুল হবে না এমন কথা নাই, আমার কথা কেন, আইম্মা কেরামরা বলেছেন যে সাহাল হাদিস সহ মাযহাব, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলছেন যে সহিহ হাদিস যেটা পাবে সেটি হচ্ছে আমার মাযহাব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি সহি হাদিসের বিপরীত কোন সাহাবির আমল থাকে তারপরে সেটা আপনার জন্য দলিল নাই। তো কথা হচ্ছে যে মানুষের ভুল হইতে পারে, হয়তো যে দৃষ্টিকোণ থেকে এরা লিখেছে সেটা হয়তো ভুল, কিন্তু সৌদি আরবের ওলামায়ে কেরামরা একজন নয় বরং বেশ কয়েকজন ওলামায়ে কেরাম, বড় বড় ওলামায়ে কেরাম, এদের বহু লিখনী রয়েছে, তারা এই বিষয়টিকে গবেষণা করে তারা ফতোয়া দিয়েছেন যে এই ডিএকশন বা ডিস্টেনের ব্যবসা জায়েজ নয়। যে প্রাণীর পুস্তকা হালাল, তার পেশাব পায়খানা গোবর পাক গায়ে লাগলে বলতে বঙ্গ হবে না, প্রশ্ন হলো কাঁচা গোবর বা শুকনো গোবর? আজানতে যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ, কাঁচা গোবর শুকনো গোবর সব হুকুমে কি, যে গোবর পেশাব যেগুলো মাকুরুল লাহাম, যেসব পশু প্রাণীর গোস্ত আপাকের গোস্ত খাওয়া যায় তার পেশাব গোবর এগুলি পাক ইনশাআল্লাহ, তাতে নাপাক হবে না কাপড় চোপড়। তবে নোংরা বস্তু যেমন কাশপোটা, আপনার নোংরা বস্তু কাশপোটা নিয়ে কি আপনি নামাজ পড়ছেন? কাশপোটা লেগে আছে আপনার কাপড়ে, হয়তো কখন নামাজ পড়ছেন কিন্তু ধুয়ে নিচ্ছেন, সুযোগ পেলে ধুয়ে নেবেন আপনি, কাশপোটা লেগে আছে অথচ কাপড় চোপড় পরে আছেন, এরকম তো কোনো মানুষ পাওয়া যায় না, ঠিকই তেমনই মনে করেন ওগুলো জিনিস। সাল্লাল্লাহু আলা নবিয়্যানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।